السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون السائحون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين. রংপুর জেলার কাউনিয়া হলদিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে আয়োজিত অর্ধ 5 ডিসেম্বর 2011 রোজ সোমবার অনুষ্ঠিত এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী আমার সামনে উপস্থিত মুসলিম জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজীম সুলতানিক। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে একটি মাত্র দৃশ্য, আর তা হচ্ছে গোটা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ সমস্ত কাফের মুশরিক জাতিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলিম জাতির বিরোধিতায় দুনিয়ার সমস্ত কাফের, যদিও তাদের মধ্যে ধর্মের মিল নেই কর্মের মিল নেই, কিন্তু মুসলিম জাতির বিরোধিতার ক্ষেত্রে সমস্ত কাফের এক জাত। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যখন মুসলিম এলাকা সুদানের কোন একটা স্বাধীনতা আন্দোলন শুরু হল, খ্রিস্টানরা সেখানে স্বাধীনতার জন্য ডাক দিল, জাতিসংঘ ন্যাটো সব গিয়ে তাদের সমর্থন দিল এবং মুসলিমদের একটা এলাকা তারা স্বাধীন করে খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেলল। আমরা যখন দেখি ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের দিকে মুসলিমদের একটা বড় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, সেখানের পূর্ব তিমুরে মুসলমানদের দারিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন খ্রিস্টান মিশনারি এনজিওগুলো কাজ করতে করতে এক পর্যায়ে সেখানে তারা খ্রিস্টান রাজ্যের ঘোষণা দিল। মুসলিম নামধারী তৎকালীন জাতিসংঘের মহাসচিব কোফি আনান গিয়ে তাদের সেই স্বাধীনতার পতাকা উড্ডীন করল। অপরদিকে ফিলিস্তিনি মুসলিমরা যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য আন্দোলন করছে, সেখানে তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিম শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। ওরা যখন ইহুদিদের ট্যাঙ্কের দিকে পাথর ছুড়ে মারে, তখন ইহুদি সৈন্যরা মুসলমান সেই শিশুদের বুকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে দেয়। ইরাকের মুসলমানদেরকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। আফগানিস্তানের জমিনকে তামা করে দিয়েছে। আফগানিস্তানের মুসলিম যুবকদেরকে গ্রেফতার করে আবু গারিব কারাগারে, গুয়ান্তানামোয় না কারাগারে উলঙ্গ করে তাদেরকে একের পর এক রেখে তারপরে চরম ভাবে নির্যাতন করে তাদের দিয়ে পিরামিড তৈরি করেছে। আপনারা জানেন পত্রিকা এসেছে, যখন তারা পানি পানি বলে চিৎকার মেরেছে, তখন ইহুদি খ্রিস্টানদের সৈনিকেরা মুসলমানদের মুখে পেশাব করে দিয়েছে। কাশ্মীরি মুসলমানদের একই চিত্র, যুগ যুগ ধরে তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, দুনিয়ার কোন শক্তি তাদের সমর্থন দিচ্ছে না। হিন্দুরা মুসলিম যুবতীদের, গর্ভধাত্রী মহিলাদের পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুঁড়ে মারে, নিচে ছুরি ধরে বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়, আর ওরা আনন্দ উল্লাস করে। আরাকানের মুসলিমদের দৃশ্য আমাদের সামনে। এখনো হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে তারা উদ্বাস্তু শিবিরে বসবাস করছে। অপরদিকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে নিয়ে সেই ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো, সুদানের দক্ষিণ সুদানের মতো আলাদা খ্রিস্টান রাজ্য বানাবার জন্য যেই খ্রিস্টান পূর্ব তিমুরে কাজ করেছে, যেই খ্রিস্টান দক্ষিণ সুদানে কাজ করেছে, সেই একই খ্রিস্টান নেতা বাংলাদেশে সফর করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। একদিকে মুসলিম জাতির উপরে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত, অপরদিকে মুসলিম জাতির অবস্থা কি? কোথাও খাজা বাবা, কোথাও গাজা বাবা, কোথাও ল্যাংটা বাবা। মুসলিম জাতিকে দলে উপদলে ভাগ করে এমন এক অবস্থার সৃষ্টি করেছে, আজকে মুসলিম জাতির ঐক্যের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন বুখারী শরীফের বাবু আল ইমামুজ্জুন্না অধ্যায় খুলে দেখুন, লেখা আছে আল ইমামুজ্জুন্না, ইমাম হবে তোমাদের ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, সেই ইমামের আড়ালে থেকে নেতৃত্বে, ঢালের আড়ালে থেকে যেরকম মানুষ যুদ্ধ করে, ঠিক মুসলিম জাতি একজন ইমাম থাকবে, যেই ইমামের অধীনে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ার কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে, আর সেই ইমামকে তারা বায়াত দিবে। ইমাম থাকবে একজন, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে বলেছেন মুসলিম শরীফের সহিহ হাদিস মেশকাতেও রয়েছে, বাবুল ইমারাতি ওয়াল কদার ভিতরে বাংলা ও মেশকাত আছে দেখে নেবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা বুয়া খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন মুসলিম জাতির মধ্যে দুইজন খলিফা গজাবে, একজন খলিফা থাকতে আর একজন খলিফা বায়াত নেওয়া শুরু করবে, তোমরা দ্বিতীয় খলিফার গর্দানটা উড়িয়ে দাও। আজকে খলিফা কয়জন? মুসলিম জাতির সেই খিলাফত ব্যবস্থাকে চিন্তাই করে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এই খিলাফত বায়াতকে পীর মুরিদের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে বিভক্ত করেছে, তাদের টুপি ভাগ করেছে, পাগড়ি ভাগ করেছে, জামার বুতাম পর্যন্ত ভাগ করে দিয়েছে। এক রাখাল তিন মালিকের ছাগল বলতো, ছাগল কেবল দেখতে তো কাছাকাছি, একজনার চার একজনার বাড়ি চলে যায় রাখাল মার খায়। রাখাল চিন্তা করলো এইরকম চলতে দেওয়া যায় না, এক মালিকের ছাগলের সবগুলো ছাগলের কান ফুটো করলো, এটা তুরাবালির ছাগল। আর এক মালিকের ছাগল সবগুলোর নাক ফুটো করলো, এটা গুরাবালির ছাগল। আর এক মালিকের ছাগল সবগুলোর গায়ে কালার লাগালো, এগুলো বল্টুমিয়ার ছাগল। এখন আর ছাগলে পেস্ট লাগে না। ঠিক তেমনি ভাবে মুসলিম জাতি যাতে ঐক্যবদ্ধ ভাবে দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে শক্তিশালী হতে না পারে, এক খলিফার অধীনে ঐক্যবদ্ধ হতে না পারে, সেজন্য আজকে মুসলিম জাতিকে বিভিন্ন তরিকা, বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথে ভাগ করে দিয়ে ওদের টুপি পর্যন্ত বিভক্ত করে দিয়েছে। এখন এটা অমুক পীরের মুরিদ, এটা অমুক পীরের মুরিদ, এটা পিওর মুসলিম, এটা ঠান্ডা মুসলিম, এটা নরম মুসলিম, এটা গরম মুসলিম, ভাগ করে ফেলেছে। আমেরিকার ইহুদিদের একটা সংগঠন রয়েছে র্যান্ড, RANDI, র্যান্ড। র্যান্ড ইনস্টিটিউটে 16,000 কর্মচারী আছে, সম্পূর্ণ অবৈতনিক, স্বেচ্ছাচরম দিয়ে তারা কাজ করছে। কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতিকে ধ্বংস করা যায়, তাদের কিছু পরামর্শ আমার ইন্টারনেটে বক্তব্য যারা শুনেছেন, আপনারা জানেন র্যান্ডের উপরে লেকচার আছে আমার, ইন্টারনেট যারা চালান তারা দেখবেন র্যান্ডের প্রোগ্রামগুলো সব কম্পিউটার আছে, ইন্টারনেটে আছে। তাদের কিছু পরামর্শ আছে, তোমরা মুসলিম জাতির মধ্যে সুফিবাদকে প্রচার করো। কেন তারা সুফিবাদকে ভালোবাসে সেজন্য না, আসল রহস্য ওখানে না। আসল রহস্য হল পাঠা যদি ঠান্ডা করতে হয় তাহলে কি করতে হয়, তোলাইয়া দিতে হয়, তোলান বোঝেন তো, বিচি ফেলে দিতে হয়। ঠিক এরকম ভাবে মুসলিম জাতির জেহাদি চেতনাকে ধ্বংস করার জন্য ওরা সুফিবাদকে উৎসাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। শুধু এ পর্যন্তই না, আজকে আমরা দেখি মুসলিম জাতির ইমান আকিদার অবস্থা হচ্ছে, কেউ মাজারে যায়, এটা ঠান্ডা মাজার, ওটা গরম মাজার, কোন মাজারে গিয়ে কুমিরের ময়লা চাটে, কোন মাজারে কচ্ছপের, কোন মাজারে গজার মাছের ময়লা চাটে। আর একদিকে ওরা পরিকল্পনা গ্রহণ করেছে, কোন জায়গায় যদি দেখো একজন মোল্লা কোরআনের বিধানের কথা বলে, যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার আর এক পাশে মোল্লা বরডলিকে তৈরি করে দাও যে তার বিরুদ্ধে বয়ান দিবে। এ পর্যন্ত তারা বহু মোল্লা বরডলি তৈরি করেছে। আপনারা সেদিন দেখেছেন ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান ডিজি বলেছে কোরআনের থেকে জিহাদকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। আমার মুসলিম ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্য বলেছেন, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই প্রকার লোকেরা। কয় প্রকার লোকেরা? ওয়াহাল আফসাদাদ দ্বীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই প্রকারের মানুষেরা। কয় প্রকারের মানুষ? যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই প্রকারের মানুষেরা। এক প্রকার হচ্ছে মুলুকুন এক জাত হলো শাসক গোষ্ঠী, একদল কারা আর একদল কারা? এই শাসক গোষ্ঠীর পাঁচ আটাক গোলাম ধর্মীয় লেবাস পোশাক পরিহিত, একদল আলেম একদল ওলামায়ে সুধর্ম যাজক, মিশকাতুল মাসাবিহ বাংলাদেশের আলিয়া কওমিয়া সব মাদ্রাসায় পড়ানো হয়, কিতাবুল এলেমের শেষ দিকে দুইটা হাদিস দেখবেন, একটা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআযযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, ও আমার সাহাবীরা উম্মতেরা তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানা চাও। প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ জুব্বুল হুজুন কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত। জুব্বুল হুজুন কি? এমন মারাত্মক গর্ত, يَتَعَوَّذُ مِنْهُ جَهَنَّمُ كُلَّ يَوْمٍ أَرْبَعِمِئَةَ مَرَّةٍ, যেই জাহান্নাম এত ভয়াবহ এত মারাত্মক যার থেকে অন্যান্য জাহান্নাম গুলো প্রতিদিন আল্লাহর কাছে চারশো বার পানা চায়, ওই জাহান্নামের ভয়তে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে চারশো বার পানা চায়, জাহান্নামের সেই গর্তটার নাম কি? আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই জুব্বুল হুজুন নামক জাহান্নামে কে প্রবেশ করবে? আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, হামান কে প্রবেশ করবে না ইবলিস শয়তান প্রবেশ করবে? ওই জাহান্নামে কে প্রবেশ করবে অনুগ্রহ করে বলবেন কি? কালা আল উলামাউ আল কুররাউল মুরাউনা বি আমালিহিম ফি রিওয়ায়াতিন আল উলামা আল্লাযিনা ইয়াজুরুনা আল উমারা, আল্লাহর হাবিব ফরমান ওই জাহান্নামটা ইবলিসের জন্য সংরক্ষিত নয়, দাজ্জালের জন্য নয়, হামানের জন্য নয়, নমরুদের জন্য নয়, ফেরাউনের জন্য নয়, ওই ওই জাহান্নামটা হচ্ছে ওই সমস্ত আলেমদের জন্য যারা শাসকদের গোলামি করে, শাসকদের সন্তুষ্টি করার জন্য আল্লাহর দিনকে পরিবর্তন করে, আল্লাহর দিনের মধ্যে সংশয় ঢুকিয়ে দেয়, সন্দেহ ঢুকিয়ে দেয়, ঈমানের মূল শিকড় নষ্ট করে দেয়, সেই সমস্ত আলেমরা দাজ্জালের চেয়েও খারাপ, ওদের জন্য সেই জুব্বুল হুজুর নামক জাহান্নাম অবধারিত। জোরে বলে নাও আমার ভাইয়েরা, এই লোকগুলো এত ক্ষতি করে ইসলামের যেটা ইবলিসের পক্ষেও সম্ভব না, বুশের পক্ষেও সম্ভব হয় নাই। কিভাবে ভালো করে বুঝুন, বুশ বোমা মারল, কিছু মুসলিম মারা গেল, কিন্তু ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব হয়েছে? কিন্তু এই লোকগুলো কি করে? এই লোকগুলোর দ্বারা সেটা সম্ভব? এই লোকগুলো জাতিকে শিক্ষা দিল, মুসলিম জাতিকে জানিয়ে দিল ইসলাম মানে শান্তি, এই কারণে যেখানে যাই সেখানে এখন মুসলিমদেরকে জিজ্ঞেস করি ভাই ইসলাম মানে কি, সবাই চিৎকার মেরে বলে শান্তি। জিজ্ঞেস করে এখানে সে একই উত্তর আসত, অথচ সালাম অর্থ শান্তি, সালাম মানে কি? আমি এখানে বসেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? ইসলাম মানে কি? মাশাআল্লাহ, এখন যুবকেরা শিখতে শুরু করেছে যে ইসলাম মানে শান্তি না, ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে। ঠিক, ইসলাম কায়েম হলে দুনিয়ায় কোন সন্ত্রাসী থাকবে না। কিন্তু তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। মাদ্রাসায় ভর্তি হলে দুই ক্লাস পড়লেও জানার কথা, মিজান মুনসাহিব মুনসাহিবে আছে, আল ইসলাম মুসলমান সুদান অদরদান নেহাদান বতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে, এক আল্লাহর হুকুমের কাছে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা, এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর আনুগত্য করার স্বীকৃতি দেওয়ার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইসলাম যারা গ্রহণ করে তাদের নাম কি? মুসলিম। এই মুসলিমদের থেকে সেই ইসলাম ধ্বংস করার জন্য কাজ করেছে একদল আলেমেরা। এখনো যখন পৃথিবীর বুকে মুসলিম জাতিকে গুলি করে হত্যা করা হচ্ছে, যে চিত্র আমি একটু আগে তুলে ধরলাম, এখনো বলে এদের বিরুদ্ধে জিহাদ করার মতো সময় আসে নাই। জিহাদ করতে গেলে আমাদের ঈমান দরকার, আগে ঈমানের মেহনত করতে হবে। আমি জিজ্ঞেস করি, নামাজ পড়তে কি ঈমানের দরকার হয় না? বেঈমানের জন্য কি নামাজ ফরজ? রোজা রাখার জন্য ঈমানের দরকার আছে কিনা? হজ করার জন্য ঈমানের শর্ত কিনা? সেইখানে তোমার কেন এই প্রশ্ন আসে না যে ঈমান মজবুত করা লাগবে, ঈমানের মেহনত করা লাগবে? কেবল গন্ডগোলটা জিহাদের কথা আসলে ঈমান লাগবে মজবুত করা। যতটুকু ঈমান দিয়ে তোমার নামাজ চলে, যতটুকু ঈমান দিয়ে হজ করা ফরজ হয়, যতটুকু ঈমান থাকলে রোজা রাখা ফরজ হয়, যাকাত দেওয়া ফরজ হয়, অতটুকু ঈমান থাকলে মুসলমান জিহাদ করা ফরজ হয়ে যায়। আল্লাহর দিনকে ভাগ করে ফেলেছে, একদিকে মসজিদে ইমাম সাহেব যদি কেরাতে সামান্য ভুল করে লোকমা দেয়, লোকমা দেয় না, ইমাম সাহেব যদি আয়াত উল্টা পাল্টা পড়ে, যে ঠিক মতো কেরাত না জানে সেও লোকমা দেয়, ঠিক কিনা? ওই মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে উল্টা পাল্টা করে তাহলে লোকমা দেওয়া হয়। রাষ্ট্রের ইমাম সাহেব যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের ইমাম যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে উল্টে পাল্টা করে, লোকমা দেওয়া জরুরি কিনা? কিন্তু মুসলমানদের থেকে সেটা ভুলানো হয়েছে। আজকে মুসলিম জাতি কোরআনকে নিয়ে গেছে কোথায়? খতম পড়ার জন্য আর তাবিজ লেখার জন্য। মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, মিশকাতে হাদিস আছে, মুসনাদে আহমদের হাদিস, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যেই ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল। হিন্দুর আগে লাগায় তো পৈতা, মুসলমানরা লাগায় মালা আর তাবিজ, কোন পার্থক্য আছে? তাবিজ সম্পর্কে আল্লাহ রাসূল চূড়ান্ত ঘোষণা দিয়েছেন, আমাদের হুজুররা যখন পড়ায় তখন করে কি, একটা রঙিন গ্লাস লাগাইয়ে দেয়, দেখো এই তাবিজ ওই তাবিজ না। এটা হলো জাহিলি যুগে কাফেররা কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখত, সেইটা শিরিক। আর কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ লেখলে এটা শিরিক হয় না। ছাত্র মাথা জুড়ে আর বলে ঠিকই তো, তাহলে বুঝতে পারলাম, এখন ছাত্র তাবিজ লেখে, হুজুর তাবিজ লেখে, তাহলে এটা নাজায়েজ না। আমার ভাইয়েরা, তাবিজ যারা লেখে আপনি গিয়ে দেখবেন, বিসমিল্লাহ লেখলো 786, এরপরে সুরায় বাকারার নকশা, সুরায় ফাতিহার নকশা, ইয়াসিনের নকশা, 5303, 10301, 9005, এইরকম লেখলো। আচ্ছা আজকে যদি আমি ফজরের নামাজ পড়াবার সময় নামাজ দাঁড়িয়ে বলি 786, 5301, 10009, আল্লাহু আকবার, নামাজ হবে? কেন? আমি তো কোরআন পড়েছি, নকশাও লিখেছি, বোঝা গেল নামাজের সময় যদি সূরা ইয়াসিনের নকশা পড়লে সূরা ইয়াসিন পড়া না হয়, নামাজের মধ্যে যদি আর রহমানের নকশা পড়লে আর রহমান পড়া হয় না, নামাজের মধ্যে যদি সূরা ওয়াকিয়ার নকশা পড়লে সূরা ওয়াকিয়া পড়া না হয়, জেনে রাখবে মুসলিম জাতি, তাবিজের মধ্যে যা লেখা হয়েছে ওটা সূরা ইয়াসিন সূরা রহমান নয়, কোরআনকে বিকৃত করার জন্য শয়তানের নেওয়া নকশা তৈরি করা হয়েছে। এরপরে তাবিজের বই তাবিজ তোলে না, হামানের নাম না লাগলে, ফেরাউনের নাম না লাগলে, শয়তানের নাম না লাগলে, ইবলিসের নাম না লাগলে চলে না। এদেশের বড় বড় শীর্ষ পর্যায়ের পীর যারা হক্কানি পীর বলে দাবি করে তাদের বইয়ের মধ্যেও সেই ইবলিস হামান ফেরাউন নমরুদের নাম আছে। তাহলে সাহায্য চাওয়া হচ্ছে কি ইবলিসের কাছে? শুধু এ পর্যন্তই আমি একটা চিত্র তুলে ধরছি, একদিকে অমুসলিমদের চক্রান্ত আর একদিকে আমাদের মুসলিমদের ভিতরে চক্রান্ত। আমার কাছে অনেক বই আছে সামনে, ছোট ছোট বই যদিও, যেগুলো অনেক বড় বড় দরবারের বই, লক্ষ লক্ষ মুরিদ আছে যে দরবারগুলোর। এদেশের মুসলমানরা যাদেরকে সার্টিফিকেট দিয়েছে হক্কানি পীর বলে, তারা লিখে দিয়েছে আল্লাহকে পাইতে হইলে পীর ধরা ছাড়া উপায় নাই, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। খালি এ পর্যন্তই না, লিখে দিয়েছে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যেই ব্যক্তির কোন পীর নাই তার পীর হচ্ছে শয়তান। এটা লিখে দিয়েছে এখানে। এরপরে লিখে দিয়েছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ তাআলা মাফ করতে চান না, কি করতে চান না, মাফ করতে চান না। পীর তখন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলেন, ওই অনুনয় বিনয় করার ফলে আল্লাহ মাফ করে দেয়। লেখলো এখানে পরিষ্কার লেখা, এস্টাইজে যারা তাদের দেখাচ্ছি, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ তাহাকে কবুল করিতে চান না, পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেয়। আসুন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা আসরাফু নিজের উপরে জুলুম করেছে, অসরাফ করেছে, অত্যাচার করেছে, যারা গুনাহ করতে করতে সীমানা লঙ্ঘন করেছে, আপনি তাদেরকে জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বললেন নৈরাশ হইও না, সূরায়ে জুমার 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছে, অতিরঞ্জিত করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, সীমানা ত্যাগ করে চলে গেছে, এখন সে আল্লাহর দরবারে মাপ পাবে না, এরকম একটা ভয় তার ভিতরে কাজ করছে, নৈরাশ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, তুমি আল্লাহর দরবারে যদি ডাক দিতে পারো ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকনাতু, নৈরাশ হবি না বান্দা, আল্লাহ গুনাহ করলে মাফ করে দিবেন, তওবা করবি। পীর বলল আল্লাহ মাফ করতে চান না, পীরেরটা মানবো না আল্লাহরটা মানবো? আল্লাহ কি সুন্দর করে আপনাদেরকে বলছেন শুনুন, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়বেন সূরা বাকারা 186 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, হে নবী, যদি আমার বান্দার আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি বান্দার ডাক শুনি কি না, নাকি পীরের মাধ্যম ছাড়া ডাকলে চলবে না? ওয়াইদা সালাকা ইবাদি আননি, যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে আমি বান্দার ডাক শুনি কি না, ফা ইন্নি করিব, আল্লাহ বলছেন আমি তো বান্দার কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈদা দানি, উজিবু আগে আমি বান্দার ডাকে সাড়া দেই, বান্দার ডাক কবুল করে নেই, ইদা দানি যখন সে ডাক দেয়, যখন সে ডাক দেয় কথাটা পরে আসলো, কবুল করি কথাটা কি, রহস্য কি? তার মানে হচ্ছে তোমার ডাক দিতে দেরি হবে, আল্লাহ তাআলার শুনতে আর কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ, এত স্পষ্ট কথা আল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈদা দানি, যখনই বান্দা আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, সুতরাং বান্দা যেন আমাকেই ডাক দেয়, আমার কাছেই সব চায়, আমাকে বাদ দিয়ে যেন আর কোন দরগা দুর্গার দিকে না যায়, খবরদার। ভাইজান, আপনি আবার প্রশ্ন করবেন যে আল্লাহ তুমি অনেক দূরে থাকো কেমনে শুনো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাফ ১৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে। ওয়ারিদ একটা মোবাইল কোম্পানি নাম ছিল না, আরব ছিল, এরা মালিকরা প্রথমে আরব ছিল, ওরা বুঝতে পেরেছে ওয়ারিদের অর্থটা ঠিক মতো, এই কোরআন থেকেই নেওয়া। ওয়ারিদ মানে হচ্ছে গর্দানের সাহারগ, যেখান থেকে আওয়াজ বের হয়। ওই কোম্পানি বুঝাতে চায় আমাদের কোম্পানির নেটওয়ার্ক এত শক্তিশালী, তোমার মুখ থেকে শব্দটা বের হওয়া মাত্র তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির কানে চলে যাবে। ও ভাইজান, কথাটা আল্লাহ বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা আমি তো তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি, তুমি যখন ডাব দিয়ে তখন আমি তোমার ডাকে সাড়া দিব, শুনতে পাবো, কোনো ভয় করো না। এবারে আপনার মনে মনে প্রশ্ন, আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো বহুত গুনাহ করেছি, পাপ করে ফেলেছি, এখন আমার বড় ভয় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৪৯ নম্বর আয়াতে বলছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম, নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দাও, জানিয়ে দাও, আন্নি আনাল গাফুরুর রহিম, আমি কোন রাগান্বিত, আমি কোন বিরাগ ভাজন, আমি কোন অসন্তুষ্ট রব না, তোমাদের রব যিনি, আন্নি আনাল গাফুরুর রহিম, আমি বড় দয়ালু এবং ক্ষমাশীল, তুমি যত অন্যায় করো আমার কাছে তওবা করো, আমাকে তুমি সব সময় লাওয়াজাদুল্লাহ গাফুরুর রহিম, আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াশীল পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এরকম, অভয় দিলেন, পীর বলল পীর স্যার আল্লাহকে পাওয়াই যাবে না, দুইটা বই দুই রকম, একটা আমার লেখা বই আর একটা পীরের লেখা বই। এবারে আরো কিছু দেখাই, দুই পীর যদি কারো হয়, দুই পীরে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এবারে দেখুন, এটা একটা বইগুলো বড় বড় পৃষ্ঠাবদের লেখা, নাম বললে এখনই গন্ডগোল লেগে যাবে, কারণ যে পীরের বই তার মুড়ি দেখানো, আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মুড়ি দেখানো আছে, সারা বাংলাদেশে আছে। ভাইরা আমার একটু পরে বলি, লেখছে এখানে, যদি তোমার দুইজন পীর হয় আর যদি আল্লাহ উভয় পীরকে মাফ করেন, কিয়ামতের দিন নাজাত দেন, এরপর উর্দু, দো পীর দো ডানা পাকার কে, তুমে বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি, উর্দুতে লেখছে, এরপরে বাংলায় অর্থ লেখছে ৫৬ পৃষ্ঠা শুরুতে, দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন, কোনো ক্ষতি নাই, দুই পীরে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সারা জীবন যেই লোকটা নবীর সঙ্গে ছিল সাহায্য করেছে, মৃত্যুর সময় আল্লাহর নবী গিয়ে তার মাথার কাছে গিয়ে বললেন, চাচা আবু তালেব, সারা জীবন তুমি আমার সাহায্য করেছ, সারা জীবন আমার পক্ষে কাজ করেছ, তিন বছর পর্যন্ত মক্কার কুফাররা তোমাকে অবরুদ্ধ করে রেখেছে, তোমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু তোমার এই সবগুলো বিফল যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি না দাও। আবু তালেব শেষ পর্যন্ত পরিষ্কার করে দিল সে ইসলাম গ্রহণ করবে না, মরে গেল। আল্লাহর নবী মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন, আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আর এখানে কি দেখলেন? এরপরে তো আরো অনেক পীরের কাহিনী আছে। এই আবার আর এক দরবারের পীর, এটা আবার ওই দরবারের না, আর এক দরবারের, এটার নাম বলা যায় সহজে, এর মুরিদে বোধ এখানে নাই, এটা সুরেশ্বর, সুরেশ্বরের পীর, বইয়ের লেখকের নাম শামসুল ওলামা হযরত আল্লামা হযরত মৌলানা ওয়া মুর্শিদিনা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হযরত জান শরীফ জা শাহ সুরেশ্বরী, এত বড় লম্বা নাম। যাই হোক, মাজারের ছবি দেওয়া আছে। এই বইতে লিখেছে, বান্দা যদি এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায় তখন আর কোনো এবাদত লাগে না, বরং যদি এবাদত করার ইচ্ছা করে তাহলে সে কাফের হয়ে যায়। লিখেছে দলিল কোরআন শরীফের আয়াত দিয়ে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর এর 99 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে, ওয়াবুদু রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসবে, তাহলে ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না। আর ওদের ভাষা ইয়াকিন হলো ওদের তাওহীদ, এই তাওহীদ মানে আমি যে তাওহীদ নিয়ে লেকচার দেব ইনশাআল্লাহ ওইটা না, এই তাওহীদ হলো মানে আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়া। পীরদের সুফিদের একটা পরিভাষা আছে, তাওহীদ মানে পানি যেরকম, চিনি যেমন পানির সঙ্গে মিশে যায়, বান্দা ইবাদত করতে করতে একেবারে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, ফানা ফিল্লার, তখন আর ইবাদত লাগে না। এই দলিল পেশ করলো। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবো যে কোরআন তো আপনার উপর নাযিল হয়েছিল, এই আয়াতের অর্থ কি? এটা ঠিক আছে? আল্লাহর হাবিব ফরমান তাফসিরে ইবনে কাসির সূরা হিজরের 99 নম্বর আয়াতের তাফসির খুলে দেখুন, লেখা আছে আল্লাহর নবী তাফসির করেছেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আয়াল মাউত, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে, আর ইয়াকিন মানে মৃত্যু, তার মানে হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর ব্যাখ্যা, আর পীরের ব্যাখ্যা হলো তাওহীদ মাকাম, আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। এরপরে লিখেছে, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদতের ইচ্ছা করেছে সেই কাফের হয়ে গেছে। সিররে হক জামে নূর পৃষ্ঠা নম্বর 34 এইভাবে লিখেছে। এরপরে শুধু এ পর্যন্ত না, তাফসির আমরা আল্লাহ রাসুলের জীবনীও দেখতে পারি। আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত, বুখারী কিতাবুস সালাত খুলে দেখুন, এশার সালাতের আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, আল্লাহর নবী উযু করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, উযু করলেন বেহুশ হয়ে পড়লেন, জিজ্ঞেস করলেন কি নামাজ হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য জামাত অপেক্ষমান রয়েছে। আল্লাহর নবী এবারে বললেন মুরু আবা বকর ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর অনুমতি প্রাপ্তির পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করে দিলেন। এবারে আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন, ওযু করলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন, এক পাশে আব্বাস আর এক পাশে আলী অথবা বিলাল। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। বুখারী হাদিসে বলা হয়েছে ওয়ারাজিলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও নিজে হাঁটতে পারছেন না, তা সত্ত্বেও সাহাবীদের কাঁধে ভর দিয়ে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছেন। এরপরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে পরে এবাদত লাগে না, সেই ব্যক্তি পীর না শয়তান। এগুলো ওলি ঠিক, তবে আল্লাহর ওলি না। ওলি দুই রকম, কয় রকম? আউলিয়াউর রহমান, আউলিয়াউর শাইতান। ওলি কয় রকম? এক প্রকার হচ্ছে আল্লাহর ওলি, আর এক প্রকার হচ্ছে কিসের ওলি? ওলি ঠিকই, তবে শয়তানের ওলি আল্লাহর নবীর চেয়েও বড় বুজুর্গ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সকলেই নামাজ জামাতের সঙ্গে পড়লেন। ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনরা ভালো করে শুনো, যারা পীরের কাছে গিয়ে সব ভুলে যাও, আল্লাহর নবীর মৃত্যু রোগে মৃত্যুর গণে খানিক আগে সর্বশেষ যেই কথা মুখের থেকে বের হয়েছিল, আল্লাহর নবী সোমবার ফজরের নামাজের সময় পর্দা ফাঁক করলেন, দেখেন লোকেরা বা জামাত নামাজ আদায় করছে, নবীর চক্ষু দিয়ে জর্জর করে পানি পড়তে আরম্ভ করলো। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? বলল আয়েশা, দেখো এটা কোনো দুঃখের পানি নয়, আমার আনন্দের পানি। যেই সালাত কায়েমের জন্য আমি সারা জীবন চেষ্টা করেছি, যেই সালাতের জন্য আমি গুরুত্ব দিয়েছি, আল্লাহ কোরআনে কয়েকবার বলেছে, অনেকবার বলেছেন, আমার উম্মত সেই সালাত আদায় করছে জামাতের সঙ্গে, এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসেছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, খবরদার খবরদার, তোমরা সালাতের গুরুত্ব দিবে, সালাতের গুরুত্ব দিবে। আল্লাহ রাসূল আরো বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে তরক করেছে সে কুফরি করেছে, সে কাফের হয়ে গেছে। তরজমা দুই রকম করলাম, বলে আমাদের দুই রকম মত আছে। এই জন্য ভাইরা আমার এবাদত লাগে না, এরপরে খালি এবাদত না, এখন তো আরো সর্বনাশ। আল্লাহ কোন পথে এই বইয়ের মধ্যে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নাই, এটা লেখছে আল্লাহ কোন পথে এই বইয়ের তৃতীয় সংস্করণ ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে পৃষ্ঠা নম্বর 113 এবং 14। আর একটা বই আছে মাঝভান্ডারের জীবনী ও কারামতি, এই বইয়ের পঞ্চদশ প্রকাশ জুলাই 2002 পৃষ্ঠা 151 থেকে 152, এখানেও বলা হয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার আবশ্যকতা আছে বলে মনে করি না, বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক নিজ নিজ ধর্মে থেকে সাধনা করে মুক্তি পেতে পারে। তাদের এটার নাম হচ্ছে তাওহীদ আদিয়ান, সকল ধর্মের ঐক্য প্রচেষ্টা। এই কাজের জন্য যারা নেমেছে, আপনারা কোরআনকে জিজ্ঞেস করুন যে ইসলাম গ্রহণ করা আদরকার আছে কিনা, কোরআন বলবে ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করে মুক্তির জন্য, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন জীবন বিধান, অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করে মুক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন দিন তালাশ করবে মুক্তির জন্য, ফালাইয়ুকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বললেন ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া অন্য কোন ধর্মে মুক্তি পাওয়া যাবে না। আর কতগুলো পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই, এগুলো পীর না শয়তান, এইগুলো র্যান্ডের তৈরি করা পীর। কাদের তৈরি করা? র্যান্ড মুসলিম। এদের নাম কি? আপনার এটা মুখস্থ রাখবেন, এইরকম লোক দেখলেই তাদের পরিচয় দিবেন র্যান্ড মুসলিম। কি মুসলিম? আমেরিকার সেই সংস্থা র্যান্ড এরা তৈরি করেছে। কোরআনকে জিজ্ঞেস করো, মনে মনে প্রশ্ন, কাফেররা অনেক ভালো কাজ করে, ন্যাক আমল করে, রাস্তাঘাট করে, হাসপাতাল করে দেয়, পুল করে দেয়, সাঁকো করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন والذين كفروا اعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى اذا جاءه لم يجده شيئا। পিছজালা রাস্তায় দুপুরের সময় তাকালে দূরে কি দেখা যায়? পানি থই থই করে। কি করে? তৃষ্ণার তলব দৌড় দিয়ে গিয়ে দেখে পানি আছে ওখানে মরুভূমিতে, বালুর উপরে দূরের থেকে তাকাইলে কি দেখা যায়? পানির ঢেউ দেখা যায়। আসলে কি পানি? বাংলায় কি বলে এটাকে? মরিচিকা। উর্দুতে বলে নোমায়েশে আব, আরবিতে বলে সারব। আরবিতে কি বলে? এবারে কোরআন পড়ুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আমালুহুম কাসারাবিম বিকিয়াতিন, তারা যত ন্যাক আমল করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, সবগুলো মরিচিকা। কে বলেছেন? কাসারাবিম বিকিয়াতিন, মরুভূমিতে মরু ময়দানে দূরের থেকে যে পানি থই থই করে দেখা যায় সেই মরিচিকা, ইহসাবুহু যমআনু মাআ, যেটাকে তৃষ্ণার্ত লোকেরা পানি বলে মনে করে, দৌড় দিয়ে ওখানে যায়, হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদুহু শাইআ, ওখানে গিয়ে কিছুই পায় না। ঠিক তেমনি ভাবে কাফেররা যত বড় নেক আমল করুক না কেন, যত ভালো আমল করুক না কেন, আল্লাহ তাআলা সেগুলোকে মরিচিকা বলেছেন। ও মুসলমান জাতি, আল্লাহ বললেন কাফের অবস্থায় নেক কাজ করলে চলবে না, পীর বলল ইসলাম গ্রহণ করার দরকার নাই, পীরেরটা মানবো না আল্লাহটা মানবো। এই পীর বাংলাদেশে যেমন তেমন না, ঢাকার রাজধানীর প্রাণ কেন্দ্রে পীরের স্থান আছে, যেই পীরে এখন কাহিনী বললাম। এইভাবে শুধু এ পর্যন্তই না, মাজার টাজার তো এগুলো একটু পরে আলোচনা আসতেছে, আমি একটা ভূমিকা দিচ্ছিলাম। একদিকে মুসলিম জাতির উপর অমুসলিমদের এই চক্রান্ত, আর একদিকে ভিতর থেকে এই চক্রান্ত। মারাত্মক কোনটা? কারণ বাইরেরটা বোমা মারলে মুসলমান কিছু মারা যায় আর ইমান তাজা হয়, ঠিক কিনা? ইরাকের জমিনে একটা আল কায়দা খুঁজে পাওয়া যেত না, এরপরে যখন আমেরিকা বোমা হামলা করলো, এখন ঘরে ঘরে আল কায়দা তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? কাজে বোমা মারে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? যে মুসলমান ঘুমিয়ে গিয়েছিল, যে যুবকেরা তাদের পরিচয় ভুলে গিয়েছিল, সালাহউদ্দিন আইয়ুবি, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালেদ বিন ওয়ালিদের মতো ইতিহাসগুলো যারা ভুলে গিয়েছিল, আমেরিকা বোমা হামলা করার পরে আফগানিস্তানে, ফিলিস্তিনে, ইরাকে আবার সেই যুবকেরা তাজা হয়ে গেছে ঠিক কিনা? এই বোমার দ্বারা ক্ষতি বেশি হয় না, ক্ষতি হয়েছে কাদের দ্বারা? এই জন্য আমি একটা কৌতুক বলে থাকি। এক বাড়ি একজন মেহমান গেছে, রাতে মেহমানকে ভালো খাবার দাবার দিয়েছে ঠিকই, শুইতে দিল একটা পুরাতন খাটে। পুরাতন খাটে কি থাকে? সার পোকা। আবার উপরে দেয় নাই মশারি, মেহমানকে রাতের বেলায় যেমন কামড়াইল উপর থেকে মশায়, তেমন নিচের থেকে খাইল কিসে? রাত্রে মোটে ঘুমই হয় নাই, বেচারার মেজাজ এমনি খারাপ। সকালবেলা মেজবান এসে হাসি মুখে বলে, বন্ধু রাতে কোনো কষ্ট হয় নাই তো? মেহমান ও রসিকতা করে বললেন যে না, তেমন কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত। আমাদের অবস্থাটা সেরকম। একদিকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে, আর একদিকে মুসলিম জাতির ইমান ধ্বংস করার জন্য, মুসলিমদের ঐক্য ধ্বংস করার জন্য বিভিন্ন ফেরকা, বিভিন্ন তরিকা, বিভিন্ন দরগা দুর্গা তৈরি করে দিয়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। আর সে কারণেই মূলত আজকের এই অবস্থা। কোরআন থেকে দলিল পেশ করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, ও মুমিনরা, মুসলিম জাতি, তোমরা চিন্তা করো না, তোমরা দুর্বল হইও না, তোমরা হীনমন্য হইও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, এখন কি হবে, ভবিষ্যৎ কি হবে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, কি হতে পারো? গন্ডগোলটা এইখানে। কইতে মুমিন তো আমরা সবাই দাবি করি, সবাই মুমিন না? কোরআনে বলতেছেন আল্লাহ তাআলা সূরা বাকারার একেবারে আট নম্বর আয়াতে, মজার বিষয়, আল্লাহ তাআলা প্রথমে সূরা বাকারার পাঁচটি আয়াতে মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। হুদাল্লিল মুত্তাকিন, তারপরে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখান থেকে পাঁচটি আয়াত হলো মুত্তাকিনদের পরিচয় মূলক। এরপরে দুইটা আয়াত কাফেরদের সম্পর্কে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে দুইটা আয়াত কাদের সম্পর্কে। এরপরে আট নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান্নাস, মানুষের মধ্যে আরো কিছু লোক আছে, তৃতীয় আরেকটা দল আছে, একদল মুত্তাকিন মুমিন, আরেক দল কাফের, এর মাঝামাঝি আরেকটা দল আছে যারা কাফেরদের চেয়েও খারাপ। ওয়া মিনান্নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে আরেক দল মানুষ আছে যারা বলে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা পাকা মুমিন। আল্লাহ বলছেন, না না, ওইগুলো মুমিন নয়, ওগুলো মুনাফিক। ওগুলো কি? কোরআনুল করিমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ইমান আনে শিরিক যুক্ত অবস্থায়, ইমান আনে। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, বেশিরভাগ লোক আল্লাহর উপর ইমান এনেছে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, শিরক যুক্ত অবস্থায়। কেমনে শিরকটা কেমনে করে? একদলে তো বিশ্বাস করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, শিরক করলো কিনা? আল্লাহর ক্ষমতা রসুলকে দিয়ে শিরক করলো কিনা? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুলও গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। খালি এরকম আজমিরেও আমি গেছি, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওবন্দে, আজমিরে লেখা আছে ইয়া আসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা আয় খাজা আজমিরি। এই আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। নাউজবিল আসমানের মালিক কে, জমিনের মালিক কে? আর যে মাজারে বসে খাজা বাবা গাজা বাবার আছে গাজা খায়, এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, তোরা কে খাবি রে গাজা? এই গাজাখোর আছে না মাজারের পাশে? আর একদিকে আর একদল লোক, এরা এই জাতীয় শেরেক তো করে না ঠিক, কিন্তু এরা মনে করে আল্লাহকে মাধ্যম ছাড়া পাওয়া যাবে না। অমুসলমান জাতি মক্কার কুফফারদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে কিনা? মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। দুর্ভাগ্য এই জাতির, মাদ্রাসায় আমিও পড়েছি এবং কওমি মাদ্রাসায় পড়েছি, ছাত্র হিসেবেও খারাপ ছিলাম না, লেখা আছে আমার বইয়ের পিছনে দেখে নেন পরিচয়টা, লেখা একজন দিছি। কারণ এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে যত বাধার সম্মুখীন হয়েছি, বড় বড় চাকরি সব গেছে, কোন মাদ্রাসার শাইখুল হাদিস ছিলাম, কোন মাদ্রাসার মুহাদ্দিস, বইয়ের পিছনে লেখা আছে দেখে নেবেন সাবেক সব। কারণ যেদিন থেকে তাওহীদের বাণী উচ্চারণ করা শুরু করেছি সেদিন থেকে মাদ্রাসায় টিকে যায় নাই, কারণ মাদ্রাসার সিলেবাসে তাওহীদের শিক্ষা নেই, ইমানের আলোচনা নেই, কোরআন হাদিসের শিক্ষা আছে অনেক পরে, তা ওই আগের থেকে ব্রেন ওয়াশ হয়ে যায়, রঙিন গ্লাস পরিয়ে দেওয়া হয়, প্রথম কয়েক ক্লাস গেলে শুরু হয় ফেকার কিতাব মালাবুদ্দা মিনহু, তারপরে নুরুল ইদাহ, তারপরে কুদুরি, তারপরে কানজুদ দকায়েক, তারপরে কুদুরি এই কয়েকটি সরহে ফেকায়া, এরপরে হেদায়া, এইসব পড়তে পড়তে যখন ইমামদের বিভিন্ন মতভেদ আর বিভিন্ন মত এইগুলো দিয়ে মাথা শেষ হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তখন দাঁড়াও দাঁড়াও একটু বরকত নিয়ে যাও, বরকতের জন্য হাদিসগুলো পড়ো। এই জন্য দেশের মানুষ হাদিস পড়ে ঠিকই, কিন্তু হাদিস থেকে তারা ইসলাম শিখতে পারে নাই। কোরআন তর্জমা পড়ায় কারা? যারা একেবারে কোন রকম শিক্ষক কিছু তো দেওয়া লাগে, তর্জমা কোরআন পড়ে দিয়ে দাও কারি সবজি। আর ভালো শিক্ষিত আলেম যারা, তাদেরকে দেয় মান্তেকের কিতাব, ফলসফার কিতাব, আরবি সাহিত্যের কিতাব, মাকামাতে হারিরি, কানজুদ দাকায়কি, মুখতাসারুল মানি, সুল্লামুল উলুম, মোল্লা হাসান, মোল্লা জালাল, শরহে জামি, কাফিয়া, মুখতাসারুল মানি, এগুলো কঠিন কিতাব, এগুলো ভালো আলেমরা পড়ে, কোরআন তর্জমা কারি সব পড়ো। এই কারণে আমরা যখন কোরআন পড়েছি তখন আমাদেরকে স্বীকার হয়েছে তাগুত মানি শয়তান। তাগুত মানি কি? অথচ তাগুত যারা প্রত্যেকটা মানুষের ফরজ, কারণ ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। এই তাওহীদের দুই রকমের মধ্যে একটা আছে তাগুতকে বর্জন করা, এরপর আল্লাহকে গ্রহণ করা। একটু পরে আসতেছে ভাইরা আমার, আজকে আমাদেরকে মনে রাখতে হবে এই সব গণ্ডগোলের মূল হচ্ছে মুসলিম জাতি আজ তাওহীদকে ভুলে গিয়েছে। আজকে আমরা মনে করি মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের, এই কথা কি ঠিক? আমি কোরআনের আয়াত দেখাচ্ছি, এক এক করে শুনুন যে মক্কার কাফেররা কত সুন্দরভাবে আল্লাহকে বিশ্বাস করত, তারপরও তারা কাফের কেন? কাফের আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লাইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইনসাল তাহুম, যদি ওদেরকে জিজ্ঞাসা করো, মানে মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করো, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লাইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? সূরা যুখরুফ 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওরা আল্লাহর কথাই বলবে, আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা কে? মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে? এতে পার্থক্য আছে? এবার আরেকটা আয়াত নেন সূরা যুখরুফের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, তারা বলবে লায়াকুলুন্না, অবশ্যই তারা বলবে খলাকাহুন্নাল আজিজুল আলিম, এক মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে আরো জিজ্ঞেস করুন আল্লাহকে, সূরা আনকাবুতের 63 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে আর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার বৃষ্টির পানি দিয়ে তাজা করে তার থেকে ফসল উৎপন্ন করেন কে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে। আর এখন মুসলমান দাবি করে বলে যে দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসেন, এবার এসেছেন কিসে চড়ে? গজে চড়ে, হাতির পিঠে চড়ে। আর আমরা জানি মা দুর্গা দেবী যদি ধরা তরে গজে চড়ে আসেন তাহলে পৃথিবী ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে যায়। এবার বাস্তবেও তাই হয়েছে, বাংলাদেশে ফসল বেশি হয়েছে, সরকারের জিডিপি সাথে দাঁড়িয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা ওই জঘন্য আকীদা বিশ্বাস করত না। কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরায়ে আনকাবুতের 63 নম্বরে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেলকে জিজ্ঞেস করেন, আবু লাহাবকে জিজ্ঞেস করেন, ফেরাউন নমরুদদেরকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে আবার শুকিয়ে যাওয়ার পরে, জমিন মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার জীবিত করে তার থেকে ফসল উৎপন্ন করেন কে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে। তাহলে কাফেররাও তো আল্লাহ বিশ্বাস করত। এরকম অনেক আয়াত কুল্লিমানিল আরদু আমান ফিহা ইন কুনতুম তাআলামুন সায়াকুলুনা লিল্লাহ কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। ওলামায়ে কেরাম অর্থ জানেন, একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি শুধু, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তাআলামুন সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে সব করেন কে। সূরা মুমিনুনের 88 নম্বর আয়াত, সূরা ইউনূসের 31 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 84 থেকে 85 নম্বর আয়াত, এইগুলো পড়লাম, অর্থ দেখে নেবেন। এই বিষয়গুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। বলবেন যে হুজুর এইবার একটা প্রশ্ন আপনাকে করি, মক্কার কাফেররা মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না, এইবার তো আমাকে আটকাই দেন, তাই না? উত্তরটা আমি কোরআন থেকেই দিব। মক্কার লোকেরা মূর্তি পূজা করত কেন? মূর্তিগুলো কি আল্লাহ মনে করত? মক্কার লোকেরা কি মূর্তিকে আল্লাহ মনে করত? এখনো হিন্দুরা কি মূর্তিকে আল্লাহ মনে করে? কোরআন উত্তর দিচ্ছে, সূরা জুমার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন والذين اتخذوا من دونه اولياء ما نعبدهم الا ليقربونا الى الله زلفى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে আউলিয়া রূপে উপাস্য রূপে গ্রহণ করেছে, তারা বলে যে আমরা এগুলোর ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম রূপে, ঠিক কিনা? আর একটা আয়াত সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে যেগুলো তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আর তারা বলে এগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কি জন্য? আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম রূপে, সুপারিশকারী রূপে, ঠিক কিনা? এবারে একই উদ্দেশ্যে যদি একই উদ্দেশ্যে যদি পীরদেরকে মাধ্যম বানায় তাহলে সেই মুসলিকদের মধ্যে আর এই জীবিত পূজারীদের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য একটাই, অতিলকা সমুতুন ওয়াদানাতে কুন ইদা হাররাকু ফাসা ও হাজা, ওইগুলো পাথরের মূর্তি কিছু খাইতে পারে না, ওদের শরীর টেপা লাগে না, ওদেরকে ঘুষ দেওয়া লাগে না, আর এই মূর্তিগুলোর মধ্যে পার্থক্য আছে, এই মূর্তিগুলো কায়দা মতো খায়, খাওয়ার মেনু পাঠিয়ে দেয় আগে বয়ান করতে গেলে, এরপরে চুক্তি করা লাগে, এরপরে গেলে পরে মির্গি রোগীর মতো শরীর টেপা লাগে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী এতে কাফে বসেছিলেন, বুখারী হাদিসে আছে, মিশকাতের বাবুল ইতিকাফের মধ্যে প্রথম হাদিসটা খুলে দেখো, আল্লাহর নবী ইতিকাফ বসলেন, মাথায় তেল দেওয়ার প্রয়োজন হলো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে ইতিকাফে ছিলেন, কোন সাহাবীকে মাথায় তেল দেবার জন্য না বলে আল্লাহর নবী আম্মাজান আয়েশার হুজরার কাছে গিয়ে মাথাটা দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে মাথায় তেল লাগাইয়া দিলেন, কেন নবীর মাথায় তেল দেওয়ার লোকের অভাব ছিল, নবীর খাদেমের অভাব ছিল, এখন পীর হইতে পারলে মাশাআল্লাহ শরীর টেপা লাগে, হাত টেপা লাগে, পাও টেপা লাগে, আর কি বুজুর্গ এখন বর্তমানে বুজুর্গের মাপকাঠি, আমাদের পীর সাহেব কেবলা হুজুর এত বড় বুজুর্গ যে একটা মুরগি জবাই করতে ভয় পায়, আল্লাহর নবী কি ভয় পাইতেন? একটু পরে আসতে যাবে, আয়াত তেলাওয়াত করেছি সেখানে এখন আসি না, তাফসীর শুরু হয় না এখন। ভাইরা আমার, বলছিলাম তাহলে মূর্তি পূজা করতো তারা যে উদ্দেশ্যে তাও দেখা যায় মিলে যায়, এবারে তাহলে তারা কাফের আমরা কেন মুমিন? মুসলিমদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য এক জায়গায়, তা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা বলে সব বাতিল, লা ইলাহা একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন আগে সব পুরাতন রং গুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করার লাগে, এরপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে, লা ইলাহা আমার কোন মাবুদ নাই, কারো আনুগত্য চলবে না, কারো ক্ষমতার মালিক নাই, কারো ক্ষমতা নাই, কারো অধিকার নেই আমার উপরে, কারো আনুগত্য করবো না, ব্যাংকেও কারো আনুগত্য করবো না, সমাজে করবো না, রাস্তে করবো না, আদালতে করবো না, সংসদে করবো না, লা ইলাহা জীবনের সকল ক্ষেত্রে সব ইলাহাকে বাতিল করে দিয়ে একমাত্র একজনকে গ্রহণ করছি, ইল্লাল্লাহ কাকে গ্রহণ করবো? বোঝা গেল ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই, আমি প্রমাণ করেছি কোরআন থেকে, আল্লাহ আছেন রহমান তো সবাই মানে, আল্লাহ আছেন ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, কোরআনের আরো স্পষ্ট আয়াত সূরায়ে মায়েদার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ, আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি, আমরা হচ্ছে আল্লাহর আবনা, আবনা হচ্ছে ইবনুনের বহুবচন, ইবনুন মানে সন্তান, আবনা মানে হলো সন্তান এবং নাতিপুতি, মানে আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি, এরপরে ওয়াহিব্বাউহু তেজ্য পুত্র না বরং প্রিয় পুত্র, কারা দাবি করেছে? তাহলে আল্লাহর নাতিপুতি সন্তান যারা নিজেদেরকে দাবি করে তারা আল্লাহ মানে না? আল্লাহ মানে কি না? আমাদের নবীজির আব্বার নাম কি? এখন তো বুঝতে পারছেন আব্দুল্লাহ নাম যখন আছে আল্লাহকেও মানতো তারা, ঠিক কিনা? শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে, দলিল কোরআন থেকে নেন, শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো কি সুন্দর করে শয়তান ডাক দিল, কাল রব্বি ফাঙ্গিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, قال فإنك من المنظرين সূরা হিজর 36 এবং 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, শয়তান আবেদন করলো, قال ربي وامر رب, কে বলছে? কে বলছে? কি সুন্দর ডাক দিয়েছে, রব্বি আমার রব, কোন খাজা বাবার দরবারে যায় নাই, কোন মাজারওয়ালার দরবারে যায় নাই, গজার মাছের ময়লা চাটতে যায় নাই, ও মুসলমান কচ্ছপের ময়লা চাটতে যায় নাই, কুমিরের ময়লা চাটতে যায় নাই, শয়তানেও আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো, আল্লাহ তাআলা বললেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে সুযোগ দিয়ে দিলাম যা, প্রার্থনা করেছে কার কাছে? তাহলে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। এইখানে পার্থক্য না, পার্থক্য কোন জায়গায়? পার্থক্য যারা বলে আল্লাহ বি আছে, আমরাও আছি, আল্লাহ ও আছে, আমাদের দুর্গা দারগাও আছে, আল্লাহ ও আছে, আমাদের শাসক গোষ্ঠীর ক্ষমতা আছে। মুমিন বলছে না, আল্লাহ ই আছে আর কেউ নাই, ইয়াকা নাবুদু, ই আর ও, ই আর কি, পার্থক্য পরিষ্কার হয়ে গেল। মুসলিম বলবে ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, ইয়াকা নাবুদু, গোলামি করব কার? না কোনো খাজা বাবার, গাজা বাবার, ল্যাংটা বাবার, না পীর ওলির, না নবী রসুলদের। নবী রসুলরাও তো আল্লাহর গোলামি করে থেমে গেছে, থেমে গেছে, কারণ যেই বলছি নবী রসুলদের গোলামি করব না, চিন্তা করছে এটা কেমনে বলি, অথচ সাক্ষী দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও কার গোলাম? এই সাক্ষী দিয়ে তুমি ইসলামে প্রবেশ করেছো, আর এখন কয় নবী মানুষ নাকি? নবী কি ফেরেশতা? ফেরেশতা হলে নবীকে ছোট করা হলো, নবীর আল্লাহর অংশ বানিয়ে ফেললো, অলির আল্লাহর উপরে চলে গেছে। ও মুসলমান জাতি, এখন মুসলমান তাওহীদের সবক ভুলে গেছে, এই জন্য আশ্চর্য মনে হয় আবু জাহালরা বুঝতে পেরেছিল লা ইলাহার কি অর্থ। ইতিহাস তালাশ করো, আল্লাহর নবী যখন মক্কায় তাওহীদের দাওয়াত দিলেন সেই দিন আবু লাহাব প্রতিবাদ করেছে, আবু লাহাব কি না বুঝে প্রতিবাদ করেছে না বুঝে শুনে করেছে? দলিল কি? দলিল সূরা সাদ, কোরআনের পাঁচ নম্বর আয়াত। আবু লাহাব বলল আলিহা আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব। মোহাম্মদ কি করলো? সমস্ত আলেহাদেরকে এক ইলাহা কেন্দ্রিক করে ফেললো, আমাদের খাজাবাদ, দাদাবাদ, সব বাদ, দেবদেবী বাদ, কারো কোনো ক্ষমতা নাই। আজআল আল আলিহাতা, সমস্ত দেবদেবীদেরকে এক বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো। ইন্না হাদা লাশাইউন উজাব, নিশ্চয়ই এটা বড় আশ্চর্য কথা। আবু লাহাব বুঝতে পেরেছে কিনা যে লা ইলাহার তরজমা বুঝেছে? লা ইলাহা মানে সব বাতিল, কারো কোনো ক্ষমতা চলবে না। এই লা ইলাহা বললে এখনো গন্ডগোল লাগবে কিনা? লাগে না। কি জন্য লাগে না? আবু লাহাব যে লা ইলাহা বলছে তাও বুঝে না এই জাতি। আমার বলতে কোনো দ্বিধা নেই, মিশরের বড় আলেম সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই, যার বাংলা তাফসির পাওয়া যায় ফি জিলালিল কোরআন, ওনার আর এক কিতাব আছে তাফসির, আর কিতাব আছে মালিম ফি তরিক। এই বই যখন লেখলো পুরা মিশরের যুবকদের মধ্যে তোলপাড় সৃষ্টি হলো, এইবার লা ইলাহার তরজমা বুঝেছে, কোন জায়গায় আল্লাহর বিধান সরকার বিধান চলবে না। শেষ পর্যন্ত সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে জেলে ঢুকানো হলো, এরপরে ফাঁসির হুকুম দিয়ে দেওয়া হলো। আপনারা জানেন ফাঁসি দেওয়া হলো, ওনাকে শহীদ করে দেওয়া হলো। ফাঁসির আগের রাত্রে ওনার জেলখানায় একজন হুজুর গিয়ে দেখা করলো, সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আমার এই বিপদের মুহূর্তে আপনি আমাকে স্মরণ করলেন, কে আপনি? আমি জেলখানা মসজিদের ইমাম সাহেব, সরকারি ইমাম, আপনার কাছে দরকার এসেছি। মুসলমান যাদের ফাঁসি হয় তাদেরকে ফাঁসির আগে আমি কলমা পড়াই। কি পড়াই? কালেমা তালকিন করি পড়াই। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই বলেন, আপনি কি কলমা পড়ান? আমি তো কলমা পড়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আর আপনি আমাকে সেই কালমা পড়াবার জন্য এসেছেন, বলুন তো কালেমাটা কি? মৌলভী বলল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে ওই একই সরকার তোমাকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য দায়িত্ব দিয়েছে, পয়সা দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের পয়সা দেয়, চাকরি দেয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলায়, ঠিক কিনা? আজকেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম জাতি ক্লিয়ার হতো, বুঝে শুনে সাক্ষী দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে গন্ডগোল ওইভাবেই লাগত। কারণ এই কোরআনের বিধান, আল্লাহর দেওয়া বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে যে মেনে নিলাম, এইটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত মুসলিমই হয় না। একজন লোক রাস্তার থেকে মহিলা একটা ধরে এনেছে, এরপরে তাকে উজু করায়, গোসল করায়, কোরআন পড়ায়, নামাজ পড়ায়, রোজা রাখায়, বোরকা পরায়, হাত মোজা, পাও মোজা, চশমাও লাগাই দিছে, কঠোর শরিয়া আইন মেনে ঘর সংসার করা হচ্ছে, কিন্তু কি করে নাই, বিয়েই করে নাই। ঠিক এরকম ভাবে এই জাতি জিকির করে কলব ফাটাইয়া ফেলায়। আরো কত জিকির আছে, লতিফার জিকির আছে, কি আছে লতিফার জিকির, এই বইটি লেখছে, কি মজার কাহিনী। এরপরও মুরিদদের দেখবেন যে কালকে সকালে আমাকে কেমনে গালিগালাজ করে, অথচ পীরেরা পরিষ্কার করে দিয়েছে এই যে ছয় লতিফার জিকির লেখছে, লেখার আগে লিখে দিয়েছে লতিফার কথা কোরআন হাদিসে নাই, একেবারে স্পষ্ট লিখে দিয়েছে যে লতিফার কথা কোরআন হাদিসে নাই। তবে বুজুর্গরা তৈরি করেছে, তার মানে আল্লাহর নবী তো ইসলামকে পূর্ণ করে যায় নাই, কিছু জিনিস পীর বুজুর্গদের জন্য তৈরি রেখে গিয়েছিলেন। আমার জাতি, আল্লাহর নবী যেদিন আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছিলেন, আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ও ভাইজান, মুকাম্মাল কাকে বলে? এই বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে মনে করুন, এখন একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো অথবা হীরকের ইট নিয়ে আসলো, বলল এক জায়গায় লাগান, আমি বললাম না লাগানো যাবে না, আমার বিল্ডিং মুকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। কাজে এত বড় দামি ইট, এটা যদি না লাগান পুরো বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে বেশি একটা ইটের মূল্য। লাগান, লাগাইতে হলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপর লাগান সম্ভব। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছেন, ইসলামের বিল্ডিং কে পূর্ণ করে দিয়েছেন। এরপরে যদি ইসলামের মধ্যে কোন ইবাদত তৈরি করে, কোন সওয়াবের উদ্দেশ্যে নতুন কোন ইবাদত তৈরি করে, সেগুলো গ্রহণ করাবে না, বাতিল করে দেবে। বেদাত লিখেছে এই বইয়ের, বেদে মারিফাত বইয়ের নাম, এই বইয়ের 50 পৃষ্ঠা লিখেছে ছয় লতিফার কথা কোরআন পাকে ও হাদিস শরীফে কোথাও নাই। তবে আল্লাহ পাকের ওলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসাবে ইহা বাহির করিয়াছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এ পর্যন্ত না, আরো অনেক কাহিনী আছে। লিখেছে পুরা প্রত্যেকটা বইয়ের ভূমিকায় এই কথা লেখা আছে, যেটি আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন, দোজকের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা লিখিয়াছেন। কয় তরিকা? এরপরে লেখছে এর মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। আল্লাহর হাবিব ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে তবে যারা আবা অস্বীকার করেছে। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করলো না সে সোজা রাস্তা। আল্লাহ তাআলা বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর রাস্তা কয়টা? আল্লাহর রাস্তা কয়টা? কোন দলিল আছে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম 153 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাহাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাহাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার রাস্তা, যা একেবারে সোজা, একেবারে সরল। ফাত্তাবিউহু, অতএব তোমরা ওই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা অনেক রাস্তা, এই ডানে বামের অনেক শাখা রাস্তার অনুসরণ করো না। তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তার থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, বিচ্ছুত করে ফেলবে। সূরায়ে নাহলের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর, আল্লাহর রাস্তা হলো সোজা রাস্তা, আর অনেক রাস্তা আছে বক্র রেখা, সরল রেখা কয়টা, বক্র রেখা কয়টা, এইটাকে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, হাদিস শরীফে স্পষ্ট করে দিয়েছেন, মিশকাত শরীফ 30 নম্বর পৃষ্ঠা, বড় পৃষ্ঠা মিশকাত যেটা দেওবন্দের ছাপা, 30 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, কত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ টানলেন, কি টানলেন, একটা একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ, এই যে সোজা রাস্তাটা এটা কার রাস্তা, সোজা রেখাটা কার রাস্তা, আর ডানে বামে যত রাস্তা ভাইজান আমার কথায় রাগ করলে কি আমি তওবা করতাম, কিন্তু কথাটা আমি খেলে রেলি করে শোনাচ্ছি, কথাটা কার, আল্লাহর রসুলের কথা, কার কথা, কি স্পষ্ট বাণী শুনে রাখো মুসলমান, আল্লাহর হাবিব বলেন এই যে সোজা রেখা এটা আল্লাহর রাস্তা, ওয়াহাদি সুবুলুন, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা, এই রাস্তাগুলো শয়তানের রাস্তা, কার রাস্তা, আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে, যখনই কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, তখন শয়তান কয় না এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো, তাহলে নাজাত পাইবা, ওই তরিকা শর্টকাট, এই তরিকা একেবারে ছোট্ট, এটা সহজ, এইভাবে তারা শয়তানরা গোমরা করে আর এক রাস্তায় নিয়ে যায়। কে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 30 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। ভাইরা আমার, এবারে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বলেছেন, ও আমার উম্মতরা শুনে রেখো, ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা, নিশ্চয় বনি ইসরাইল 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল, ওয়া তাফতারিক উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, আমার উম্মত অচিরেই 73 ফেরকায় বিভক্ত হবে, কয় ফেরকা, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি না কম, বেশি। এরপর আল্লাহর রাসূল ফরমান, কুল্লুহুম ফিন্নার, এই সব ফেরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা মাত্র ফেরকা, একটা মাত্র দল নাজাত পাবে, কয়টা দল, কিলা মানে হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সেই একটা দল কারা যারা জান্নাতি হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই রাস্তায় আছি, যেই পথে আছি, যেই মতে আছি, এই রাস্তায় পথে যারা থাকবে তারা নাজাত পাবে, বাকি সব জাহান্নামে যাবে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকেও তো এই এই যে কি এলাকার নাম এটা, এই কাউনিয়ার লোকেরা তো আপনাকে 1400 বছর পরে আপনাকেও দেখবে না, আপনার সাহাবীদেরকেও দেখবে না, কেমনে আপনার তরিকা মানবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার জানিয়ে দিলেন, তারা তৌফিকুম আমরাইন, আমি যদি নাও থাকি, আমার সাহাবীও যদি না থাকে অসুবিধা নাই, তারা তৌফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লুমা তামাসসাক্তুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, বিভ্রান্ত হবে না, গোমরা হবে না, মা তামাসসাক্তুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে ধরে রাখবে, সেই দুইটা জিনিস কি কি, না একটা হলো বাপ দাদার তরিকা, আর একটা বড় বড় পিশাচদের তরিকা, বায়াত নাই, বায়াত কে আমাইনে আসতেছে, বায়াত কিসের উপর হবে, বায়াত কে আমাইনে উপর চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কে নবীকে এই বায়াত নিয়েছেন, আসতেছে একটু বায়াত পরে ইনশাল্লাহ। বাইরা আমার, বোঝা গেল আজকের এই মুসলিমদের অধপতন একমাত্র কারণ মুসলিমরা ঈমানের মূল ভিত্তি তাওহীদ ভুলে গেছে। আল্লামা ইকবাল তাই বলেছেন, তাওহীদ কি আমানত সিনো মে হামারে আশা নেই মেটানা নামো নিশা হামারা। এবারে আসো ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত পেশ করছি। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি মূর্তি পূজা করত, পিতাও মূর্তি পূজায় ডুবন্ত ছিল। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন, নিজে আল্লাহর তা তালাশ করা শুরু করলেন, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত তিনি চন্দ্রের দিকে তাকিয়ে বললেন, হাজা রব্বি, এটা আমার রব। কিন্তু যখন চন্দ্র ডুবে যাচ্ছে, হা এটা আমার রব হতে পারে না, আবার দিনের বেলায় সূর্যের দিকে তাকালেন, বললেন, হাজা রব্বি হাজা আকবার, এটা আমার রব, এটা আরো বড়। কিন্তু যখন সূর্য ডুবে গেল, তখন তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়েত না করেন আমি তো ধ্বংস হয়ে যাব, আমি হেদায়েত পাব না। এরপরে আল্লাহ হেদায়েত দান করলেন, পরিষ্কার বুঝতে পারলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন, এই চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, তারকা আমার রব নয়, এই চন্দ্র সূর্য তারকাগুলো গোটা সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আমার রব। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম কার দিকে? না কোনো পীরের দিকে। পীর সাহেব রা শিখাইয়া দেয়, অবশ্য গুলো সব পীর না, পীরদের মধ্যে আবার বিভিন্ন তরিকা আছে, এই জন্য একটা বললে সব পীর না, আবার এগো মধ্যে বিভিন্ন তরিকা আছে। যাই হোক, কোনো কোনো পীর শিখায় জিকির করতে বসলে কেমনে করবেন, আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু আছি, আমার কলবটা আমার পীর সাহেব হুজুরের কেবলার কলবের দিকে মোতাবাজ্জু আছে, পীর সাহেবের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, এইরকম হাজার ভায়া মাধ্যম হইয়া তারপরে কার দিকে? ও মুসলমান জাতি, কোরআন হাদিসের কোথাও তালাশ করলে পাইবা না আল্লাহ ছাড়া কারো দিকে মোতাবাজ্জু করার কথা আছে। নামাজ দাঁড়িয়ে বলছো ইয়াকা নাবুদু, ডাইরেক্ট না কোনো ভাইয়া মাধ্যম আছে, কার দিকে মোতাবাজ্জু? হজের সময় এহরামের কাপড় পরেও তুমি বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার হাতে যে কিতাব, এটা হজের কিতাব, আসলে কিতাবুল হজ, কিন্তু কিতাবুল হজের মধ্যে আমি লাব্বাইকের ব্যাখ্যা করতে এই আকীদার মাস্তাগুলো লিখে দিয়েছি। ভাইরা আমার, এহরামের কাপড় পরে মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কোনো ভাইয়া মাধ্যম আছে? আল্লাহ কয় তোর লাব্বাইক শুনবো না, আগে পরিচয় দে, তোর মধ্যে কোনো খাজা আছে কিনা, তোর অন্তরে কোনো গাজা বাবা পীর বাবা আছে কিনা। এবার হাদিস সাহেব বলছে না না লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই, সব উৎখাত করে দিয়েছি। এবারে আল্লাহ কয় তাহলে আসো। এবারে যখন হাদিস সাহেব বাইতুল্লাহর দিকে যায়, বাইতুল্লাহর গিলাফের থেকে আওয়াজ আসতে শুরু করে, বাইতুল্লাহ গিলাফে লেখা আছে ওয়া কালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমার অন্তরে খাজা নাই, গাজা নাই, পীর নাই, অন্তরটা খালি করবো কার জন্য? আর সেই কারণে বলে আমি আমার পীরের কলবের দিকে মোতাবাজ্জু আছি। ও মুসলমান, তুই যখন তোর পীরের কলবের দিকে কলবটা মোতাবাজ্জু করলি, তোর পীর সাহেবের কলব তখন পায়খানার দিকে মোতাবাজ্জু, তোর কলব কই যাবে? তুই যখন তোর কলবটা পীরের কলবের দিকে মোতাবাজ্জু করলি, তোর পীর সাহেব তখন তার চারটা বউ নিয়ে মোতাবাজ্জু আছে বউয়ের দিকে, তোরটা কই যাইবে রে বেটা? আল্লাহর নবীর এই তরিকা নাই, সাহাবিদের কোন এই তরিকা নাই, সাহাবারা নবীর কিবলার দিকে তোর কলব মোতাবাজ্জু করে নাই। ও মুসলমান, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম ওয়া কালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সব ত্যাগ করেছেন, এই জন্য আল্লাহ বলেছেন মিল্লাতা আবি ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করছি কোন দিকে? যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি তার দিকে মতওয়াজ্জ হচ্ছি। হানিফান, হানিফ মানে হলো সমস্ত গায়রুল্লাহকে বাদ দিয়ে, উৎখাত করে দিয়ে, খাজা বাবা গায়রুল্লাহ, গাজা বাবা গায়রুল্লাহ, পীর বাবা গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, সব কিছু গায়রুল্লাহ, ইমাম সাহেব গায়রুল্লাহ, মুক্তাদিও গায়রুল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সমস্ত মানুষেরা জেনে রাখো, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের পীর ফকির, মুক্তাদি ফকির, ইমাম ফকির, মুসল্লি ফকির, হাজি ফকির, গাজী ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, আল্লাহু আল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন কে? এই জন্য বলছেন হানিফা, তারপরে আবার বলছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কারণ কি? ওই যে জিকির করে আবার পীরের কলবে বসাইছে, শিরকে লিপ্ত আছে, আল্লাহ শিখিয়ে দিলেন যে না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই, আমার কলবে কোনো কি নাই, কোনো পিতৃ নাই। যেই ঘরে কুকুর ঢুকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা ঢুকে? বুখারীর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা। আল্লাহর হাবিব ফরমান, যেই ঘরে কোনো কুকুরের ছবি, কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই কলবের মধ্যে পীরের ছবি থাকে, যেই কলবে পীরের মুরাকাবা করে, পীরের কলবে বসায়, ওই কলবের মধ্যে কি আল্লাহর ফেরেশতা ঢুকবে? আবার হাদিস তৈরি করছে, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ। জাল হাদিস, ভুয়া হাদিস, এক জায়গায় জাল হাদিস করে বললাম বিপদে, জাল হাদিস, আবার হাদিস কি জাল হয় নাকি? আসলে তো কথাটি, হাদিস কি জাল হয় নাকি? বিষয়টা হচ্ছে হাদিস জাল হয় না, কিন্তু আল্লাহর নবীর নামে মিথ্যা কথা তৈরি করে যদি বলে রাসূলুল্লাহ বলেছেন, এইটার নাম কি? এখন বুঝছো জাল হাদিস কাকে বলে? উদাহরণ একটা, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ। জাল হাদিস, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর আরশ কি এইখানে? আল্লাহর নবী মেরাজ যাওয়ার সময় একটা আসমান, দুইটা আসমান, সাতটা আসমান ভেদ করে তারপরে কোথায় গেছেন? আল্লাহ যদি মুমিন বান্দার কলবে থাকে তাহলে খামা খাই গেছেন? আমার ভাইরা, কোন স্পষ্ট আছে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আরশে সমাসীন আছেন। তবে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহ সব দেখেন, সব শুনেন, কিন্তু আল্লাহ ওই চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায়, বান্দার লাগে মিলে গিয়ে একাকার হয়ে যায়, আর তারপরে জিকির করে আনাল হক, আনাল হক, মনসুর হাল্লাস নাকি সেরকম আল্লাহর সাথে মিশে গেছিল, এই জন্য আল্লাহ আল্লাহ জিকির করছে, কিন্তু আলেমরা বুঝে না, তাকে মেরে ফেলছে। এখনো মনসুর হাল্লাসের গোষ্ঠী আছে না এখনো? আমার ভাইয়েরা, তারিখে বিদায় ওয়ান নিহায়া, আল বিদায় ওয়ান নিহায়া ইতিহাসের গ্রহণযোগ্য কিতাব বাংলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, আমার বাপদাদাও করে নাই, আমিও করি নাই। ওইটা খুলে নিয়ে মানসুর হাল্লাজের জীবনীটা দেখো, পরিষ্কার লেখা আছে সে একটা নাস্তিক ছিল, বন্ড প্রতারক ছিল, মানুষকে ধোকা দিত, আর বলতো আনাল হক, আমি আল্লাহর সঙ্গে মিশে গেছি, এটা হিন্দুদের আকীদা, যত কল্লা তত আল্লাহ, বড়দের মধ্যে আল্লাহ, বট গাছে আল্লাহ, লিঙ্গের মধ্যে আল্লাহ, এজন্য সব পূজা করে। আকিদা কাদের? মুসলমানদের আকিদা আল্লাহ আরশে আছেন, কোথায় আছেন? আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, এটা কোরআনের আকিদা, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদা, এটাই সহি আকিদা। ভাইরা আমার, আমার দেশে আকিদাও নাই, মাজহাব মানে হানাফি, তরিকা মানে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, আকিদা মানে মাতুরিদিয়া, ঠেলা গাড়ির চাক্কা, হেলিকপ্টারের পাখা আর ট্রাকের ইঞ্জিন, এই দিয়া দেশীয় গাছগাছরা একটা ইসলাম তৈরি করে দিল, ভেষজ ইসলাম। এইটাকে আমার দেশের মানুষ মানে। মুসলমানদের আকীদা কোরআন থেকে নিতে হবে, আল্লাহ নবীর হাদিস থেকে নিতে হবে, কোরআন এবং সুন্নার ভিত্তিতে যে ইজমাকে আস্থা মানা যাবে। কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়া কোরআনে নাই হাদিসে নাই পীর সাহেবরা তৈরি করে দিল, ওই তরিকা কিন্তু মানা যাবে না, স্পষ্ট কথা। অনেকে আমার বদনাম করে, কেয়াস মানে না। ওই বেটা কেয়াস তুই জানো আমাকে পড়াইতে আসছিস? আমি মুফতি করছে ছাত্র পড়াই, ওই যে আমার আগে বয়ান করলো আমার ছাত্র মুফতি, মুফতি করছে আমি পড়াই, তুই আমার শিখাইতে আসছিস? কেয়াস আল মুস্তামবাতনার কিতাব আস সুন্নাহ, কোরআন সুন্নার ভিত্তিতে যে কেয়াস ইস্তামবাত করা হয় সেটা গ্রহণযোগ্য? সে কোরআন হাদিস থেকেই তো গ্রহণযোগ্য, ওটা কোরআন হাদিসের মধ্যে এসে যায়। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি কোনো এজমা হয় সে এজমা মানা যাবে? এখন যদি বাংলার মানুষেরা বলে আল্লাহর বিধান দিয়েছেন চোরের হাত কাটো, আর বাংলাদেশের আইন বলল চোরের হাত কাটা বর্বর আইন, মানা যাবে? আপনারা তাই করেছেন, কোরআনে আইন আছে না এটা? আল্লাহ তাআলা বলছেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে নির্দিষ্ট পরিমাণ চুরি করে হাত কেটে ফেলো, আইনটা দিল কে? আল্লাহ। আমার জাতি বলল এই আইন এই যুগে চলবে না, আল্লাহর আইনকে বাতিল করলো, তারপরে বিকল্প আইন তৈরি করলো, এরপরে সেই আইন মানতে বাধ্য করে। আজকে যদি এইখানে একটা চোরের হাত কাটি তাহলে আপনি আমি থাকতে পারবো? বড় অন্যায় করেছে, বড় বড় আইন বাস্তবায়ন সবগুলো ধরে পুলিশ নিয়ে যাবে। আমার জাতি, আল্লাহ তাআলা কোরআনে আইন দিয়েছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাউ ওয়া সাসাবিলা। খবরদার খবরদার, জিনার বিচারের ধারে কাছে যাবে না, এটা বেহায়া গুনাহ কাজ, হারাম কাজ, অশ্লীল কাজ। হারাম করেছেন কে? আল্লাহ। আমার জাতি বলল পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ, ওরা যৌন কর্মী। ওরা কি? ওরা যৌন কর্মী, ওদেরকে বেশ্যাও বলা যাবে না, গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন জেনা যদি করে কেউ শাস্তি দাও, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নেই আর ব্যভিচারী, যদি ওরা জেনা করে অবিবাহিত হলে পরে 100 দররা মারো, আর বিবাহিত হলে পরে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। কে বলেছে? সে আইন আছে এখন, বাতিল করলো কারা? মুসলমানরা। কারা? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি ইফতিজিং বন্ধ করতে চাও পর্দার বিধান বাস্তবায়ন করো। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার মেয়েদেরকে এবং আপনার স্ত্রীদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওরা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। আইনটা দিয়েছেন কে? আমার জাতি আদালত থেকে রায় দিল পর্দার জন্য বাধ্য করা যাবে না। কার আইন বাতিল করেছে? আরো সামনে চলো, আল্লাহ তাআলা বললেন সুদ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সমস্ত সুদ বর্জন করো যদি মুমিন হইয়া থাকো। ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ হারাম করেছেন কে? এবারে আমার জাতি বলল সুদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল বৈধ, লাইসেন্স না থাকলে অবৈধ। এজন্য সোনালী ব্যাংকের লাইসেন্স আছে, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ভাবুয়া ব্যাংক, কোন ব্যাংক, যত রকম ব্যাংক আছে সুদের লাইসেন্স করা বিধায় এগুলো হালাল বৈধ। আর যেখানে লাইসেন্স নাই ওই গ্রামে দশ টাকা বিশ টাকা সুদে টাকা লাগায় না, ওটা সরকারের খাতায় হারাম। কি জন্য? ওর লাইসেন্স নাই। অবসলমান জাতি, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, এই সুদকে হালাল করে দিচ্ছে যারা, যারা বৈধ করে দিচ্ছে তারা কি মুসলমান থাকে? আর ও সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন, মদ হারাম করেছেন কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের কাজ, ফাজতানিবু, তোমরা এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকো। হুকুম দিয়েছেন কে? আমার জাতি বলল মদের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ, হালাল করে দিল। আল্লাহ তাআলা সম্পত্তি বণ্টন করেছেন আল্লাহ নিজে, কোরআনুল কারীমের সূরা নিসার ১১ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের হুকুম দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে ওয়ার্ডার করছেন, ওসিয়াত করছেন। কি ওসিয়াত করছেন? ফিয়াউলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আমার জাতি বলল আল্লাহ তাআলা নারীদেরকে অর্ধেক দিয়ে ঠকিয়েছে, কি করেছে, কার ভুল ধরেছে? এরপর মুসলমান কোরআনের আর কয়টা হুকুম অমান্য করলে কাফের? আসল বিষয় হচ্ছে আমার জাতি উযু ভঙ্গের কারণও কিছুটা জানে, নামাজ ভঙ্গের কারণও জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ঈমান ভঙ্গের যে কারণ হতে পারে কল্পনাও করতে পারে না, ঠিক কিনা? অথচ ঈমান ভঙ্গের কারণ আছে কিনা? ইন্টারনেটে আমার লেকচার আছে এর উপরে, শ্রোতা তো দেখলেই বুঝি, এ তো আমার আগের থেকে শ্রোতা না চিনল, ইন্টারনেট থেকে লেকচার শুনে শুনে সব আসছে, যা বুঝতেছি ভাইরা আমার, নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের দশটা কারণ আমার লেকচার আছে, শুনে নিবা ভালো করে, তারপরে দেখো কয়জন মুসলমান আছে। শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কয়টা? তাও যুক্তি দিয়া, কি সুন্দর যুক্তি, শুনুন না। আল্লাহ তাআলা আদমকে হুকুম করলেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অকুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তুমি যথা ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার, খবরদার এই নির্দিষ্ট গাছের কাছে আসবা না। আদম সে অন্যায় করে বসলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম তোমাকে আমি এই গাছের কাছেও যেতে বারণ করেছিলাম, কেন গেলা? আদম কি বলেছিল? আদম তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আমার রব, আপনি যদি আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের যদি আমার রহম না করো, দয়া না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মাফ করে দিয়েছেন কিনা? পক্ষান্তরে ইবলিস, আল্লাহ তাআলা ইবলিসকে হুকুম দিলেন আদমকে সিজদা করো, ইবলিস আদমকে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ইবলিস, ইয়া ইবলিসু মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ও ইবলিস আমি তোমাকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কেন সিজদা করলি না? ইবলিস যদি বলতো আল্লাহ মাফ করে দাও, অন্যায় করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ মাফ করতেন কিনা? ইবলিস কি তা করেছে? বোঝা গেল অন্যায় করাটা বড় অন্যায় না, ভুলে অন্যায় করতে পারে, কিন্তু যদি আল্লাহর কোন হুকুমকে যুক্তি দিয়ে তর্ক করে বাতিল করে তার ইমান থাকবে? ইবলিস এবারে যুক্তি পেশ করলো, ইবলিস বলল আমি আদমের চেয়ে ভালো। তার মানে আল্লাহকে বুঝাতে চায় আল্লাহ তোমার হুকুমটা ঠিক মতো হয় নাই, যুক্তিতে মিলে না, যুক্তিটাও শুনাইয়া দিল। কালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে, মাটির গতি নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে, মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে, আগুন যদি নিচেও জ্বালায় উপরে চলে যায়, যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নত হওয়া যুক্তির কথা নাই, কে বলেছে? প্রথম যুক্তিবাদীর নাম কি? এখন অনেকে যুক্তিতে মিললে তারপরে বক্তাদের নামের সঙ্গে যুক্তিবাদী লাগাই দেয়। আল্লামা ইকবাল তাই বলেছেন, আজকে সুরের পাগল আর যুক্তির পাগল। তর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং। ও মুসলমান জাতি, আজকে তোমরা বুলবুলির গান শুনে পাগল হয়ে যেও না, আর ময়ূরের রং দেখে পাগল হয়ে যায়ও না। বুলবুল বলতে বুলবুলি বক্তাদেরকে উনি বুঝিয়েছেন, ময়ূর বলতে আবা কাবা ডিব্বাওয়ালা পীর সাহেবদেরকে বুঝাইলো। এই লোকগুলোই যুগে যুগে ইসলামের চরম ক্ষতি করেছে। কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং। এজন্য প্রথম যুক্তিবাদীর নাম কি? ওই যুক্তিবাদী যেরকম ভাবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করে জান্নাত থেকে বহিষ্কার হয়েছে, মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দিয়েছে, পদে পদে বিকল্প আইন তৈরি করেছে, ও আমার জাতি চিৎকার মেরে বড়ো তারা মুসলমান না কাফের। ভাইরা আমার, এবারে কোরআন বুঝতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবারে তার জাতি গোমরাহির মধ্যে আছে, নিজে বুঝলেই তো চলবে না, জাতিকে বুঝাইতে হইবে কিনা। এবারে চিন্তা করলো, সুযোগ আসুক, অপেক্ষায় রইলেন। একবার মেলার সময় আসলো, মূর্তি পূজার মেলা, সবাই মেলায় যাচ্ছে, ওনাকেও দাওয়াত দিল। উনি বললেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ হয়ে পড়েছি, তোমরা যাও। সব যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুরআন নিলেন কাঁধে, রাজকীয় মূর্তিখানায় ঢুকলেন। কি মূর্তি, এক একটা দাঁড়িয়ে আছে, কারো দশ হাত, কারো হাতির কল্লা, এই সব দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন, মাশাআল্লাহ, মূর্তির সামনে অনেক সুন্দর সুন্দর খাবারও আছে, লাড্ডু আছে, ডাব আছে, ফল পড়ে আছে, গলায় স্বর্ণের হার আছে, এই সব লাগানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে প্রথমেই তো মারা যায় না, বলেন, আলা তাকুলুন, খা খা খা খা, খাই না, মাছে থাপ্পর, দরবান মিলিয়ামিন, ডান হাতে থাপ্পর মারলো, এবারে পাথরের মূর্তি থাপ্পর মারলে মূর্তি ব্যথা পায় না, যে মারে সে ব্যথা পায়। ইব্রাহিম হাতে ব্যথা পাইলো, এবারে রাগ ভালো করে উঠলো, কুড়াল হাতে নিল, এবারে এক একটাকে মারো, এক একটার মাথা ভেঙ্গে চুরমার করে ফেলছে, হাত ভেঙ্গে চুরমার করে ফেলছে। এবারে বড় মূর্তি রয়ে গেল, গলায় কুড়ালটা দিয়ে চম্পট করলেন, চলে গেলেন। লোকের আবার মূর্তি পূজা দিতে আসলো, সে দেখে সর্বনাশ হয়ে গেছে, কোন ঝড় তুফান নাই, ভূমিকম্প হলো না, যুদ্ধ বিগ্রহ হলো না, কে ভাঙলো মূর্তিগুলো? সব দৌড়ে গেল নমরুদের কাছে, মূর্তি পূজকদের লিডারের কাছে চলে গেছে, মূর্তি পূজকদের লিডার ওদের মাবুদ নমরুদ চলে আসলো, দেখে অনেক সর্বনাশ হয়ে গেছে, রাজকীয় মূর্তিখানা তিত্তর বিত্তর হয়ে গেছে। নমরুদ এমনে চালাক ছিল, অনেকক্ষণ চিন্তা করে প্রথম যে বাক্য বলল, ও যুবকেরা, তোমাদের জন্য সে কথা অনেক গুরুত্বপূর্ণ কথা। নমরুদ প্রথম মুখ থেকে বের করে বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন তাফসিরে লেখে, নমরুদ দুনিয়ার জ্ঞানে বিচক্ষণ ছিল, নমরুদ চিন্তা করে দেখল কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, কোন যুদ্ধ বিগ্রহ হল না, এই মূর্তিগুলো ভেঙে চুরমার করা হলো, নিশ্চয় এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা সুদূর পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে, আর সেই পরিকল্পনার সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে, ঠিক কিনা? সেজন্য নমরুদ প্রশ্ন করেছে, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না? এবারে যুবকের কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বলল, হা হা সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যে যুবক আমাদের মূর্তিগুলোর সুনজরে দেখে না, মূর্তির সমালোচনা করে, মূর্তি বুঝা পছন্দ করে না, সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিমকে ধরে আনা হলো। তাওহীদবাদী মুসলিমরা কখনো ভয় পায় না, একদিকে ইব্রাহিম একা দাঁড়িয়ে আছে, আর একদিকে নমরুদের সেনাবাহিনী, জনশক্তি, অস্ত্রবল, অর্থবল, জনবল সব একদিকে দাঁড়িয়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ও যুবকেরা খুব ভালো করে শুনো, এই জালেমদের পৃথিবীতে অন্যায় জুলুম অত্যাচার চলে, শিরক বিদআতে সাইলাবে, যদি তুমি বলো যে সব বিদআতি সব শিরকে লিপ্ত আমিও ঢুকে পড়ি, না, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার জন্য আদর্শ। আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা জাতি, অথচ ইব্রাহিম কি একটা জাতি না একটা ব্যক্তি? আল্লাহ তাআলা জাতি কেন বললেন? একদিকে মুশরিক জাতি, আর একদিকে তাওহীদবাদী একজন মুমিন, কিয়ামত পর্যন্ত যত লোক তাওহীদের কথা বলবে, যত লোক শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাবে, তাদের সমস্ত লোকদের প্রতিনিধি হয়ে একা দাঁড়িয়ে আছেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, একটা উম্মা বলেছিল ইব্রাহিমকে, ইব্রাহিমকে জিজ্ঞেস করো তুমি কেমন কেন বাংলা, ইব্রাহিম বলে বড় মূর্তিকে জিজ্ঞেস করো। এবার লোকেরা বলল, তুমি তো জানো এই মূর্তি কথা বলতে পারে না, ইব্রাহিম এই কথাটাই চাইছিলেন, ওরা এইটাই বলুক, এই তাও হেদের লোকেরা ভয় পায় না, মুমিনরা ভয় পায় না, বাধা ভয় পায় না, তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ো কাব, ইয়ে তো চলতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, ও মুসলমান যুবকেরা তোমরা ভয় পেও না, বাধা দেখে কাল বৈশাখী ঝড় তুফান দেখে তোমরা ভয় পেও না, এই বাতাস তোমাদেরকে আরো ঊর্ধ্বগগনে নিয়ে যাওয়ার জন্য চলছে, এজন্য ভয় পাওয়া যাবে? ইব্রাহিম ভয় পান নাই। এবারে বললেন, শুনো তাহলে, ইয়া কওমি, ও আমার জাতি, তোমরা কেন পূজা করছো এমন জিনিসগুলোর যে তোমাদেরকে রক্ষা করতে পারে না, কথা বলতে পারে না, সাহায্য করতে পারে না, এমন কি ওদের মাথা ভাঙলেও কোনো উপকার করতে পারে না? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। শুধু এ পর্যন্তই না, এবারে তিনি জাতিকে জানিয়ে দিলেন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত, যুবকদের জন্য আদর্শ আল্লাহ ঘোষণা করেছেন। আজকে অনেকে বলো, কাকে আদর্শ রূপে মানবো? আল্লাহ তাআলা আদর্শ ঘোষণা করেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু মাহ, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইদ ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে ভাষণ দিল, ইন্না বুরাউ মিনকুম আমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে বারা করলাম, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আগে তোমাদের থেকে এরপরে বললেন আমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো তাদের থেকেও বারা করলাম। এরপরে বলেন কাফার না বিকুম, আমরা তোমাদেরকে মানি না, তোমাদের এই মন গড়া আইন কানুন মানি না, তোমাদের বিচার ফয়সালা মানি না। কাফার না বিকুম আবাদা বাইনা না ওয়া বাইনাকুম আলাদা ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সঙ্গে আমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা চির বিদ্বেষ শুরু হয়ে গেল, যতক্ষণ না তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসবে। কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত পড়বেন। এবারে বিপদ আসা শুরু করলো, তাওহীদে দাওয়াত আসবে, বাধা আসবে। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, দুইটা গালি একবারে দিল, শায়রুম মাজনুন পাগল কবি, এক শ্বাসে দুই গালি। আমার কিতাবুত তাওহীদ যাদের কাছে কিতাবুল ঈমান, এইটার মধ্যে আমি এই বিষয়গুলো নিয়ে এসেছি ভাইরা আমার। তারপরে তাওহীদের যত চর্চা বাড়বে গালির সংখ্যা বাড়বে। এরপরে গালি বাড়লো আরো, শায়রুন কাজ্জাব মিথ্যাবাদী জাদুঘর। এরপরে নবীর মাথায় উটের নারী বলি চাপাইয়া দিল, এরপরে তাকে হত্যা করার জন্য ঘেরাও করলো, হিজরত করে চলে গেলেন, ওহুদের যুদ্ধে মাথা ভাঙলো, আমার ভাইরা দান দান শহীদ হলো, হুনাইনের যুদ্ধে মাথা ভাঙলো, চরম নির্যাতন সহ্য করলেন। ও মুসলমান জাতি, এখানে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, বাধা আসলো, এবার ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করো, আগুন চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখনো সাহায্য করছেন না, আল্লাহর ফেরেশতারা সাহায্য চাইছেন, আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু খলিল ইব্রাহিম তো আগুনে যাচ্ছে, আমরা একটু সাহায্য করি। আল্লাহ তাআলা বললেন সাহায্য চাইলে গিয়ে করো। এবারে ফেরা ইসরাফিল মিকাইল জিব্রাইল সব এসে হাজির বলছে, ও ইব্রাহিম একটু হুকুম দিলে আমি জিব্রাইল পাখা দিয়ে ওদেরকে উড়িয়ে দিব। মিকাইল বলছে একটা বাতাস দিয়ে উড়িয়ে দেই, সিডার এনে দেই। ইসরাফিল বলল আমি একটু সিঙ্গার একটু কোনা ছিদ্র করে দেই। ইব্রাহিম বলল আমি তোমাদের জন্য এই বিপদের সম্মুখীন হই নাই, ইন্নাহু রব্বি সায়াহদিন, আমার রব আমাকে পথ দেখাবেন। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত তুমি ঈমান উপর অটল ছিলে, তাওহীদের উপর অটল ছিলে, তাওহীদ কি আমানত সিনু মে হামারা আসা নহি মেটানা, আসা নহি মেটানা নামুন শাহ হামারা। ও ইব্রাহিম এবারে দেখো আমার সাহায্য, বান্দার ক্ষমতা যেইখানে শেষ আমার সাহায্য সেইখান থেকে শুরু হয়ে যায়। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, ঠান্ডায় যেন সর্দি না লাগে, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। অমুসলিম জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা, আল্লাহর শক্তি এখনো আছে কিনা, ওটা দুনিয়ার নমরুদের আগুন বোমা ঠান্ডা করতে পারেন কিনা, সবই আছে। লা নিদ্দাওয়ালা জিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিউন রাব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুউ ওয়া আসালা। যদি সেই ইব্রাহিমের মতো আল্লাহর দরবারে তাওহীদ নিয়ে দাঁড়াইতে পারো, শিরিক বিদাত ছাড়তে পারো, খাজা বাবা গাজা বাবা সব কিছু ত্যাগ করে এক আল্লাহর কাছে বলতে পারো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার ই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই, সেই রকম যদি দাঁড়াইতে পারো। আজ বিজু করে ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ করে সিকতি হে আগ করে শক্তি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। শুধু ইব্রাহিম কেন, মুসার ইতিহাস দেখো, সামনে ফেরা পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী, পার হওয়ার কোন রাস্তা নাই। বনে ইসরায়েল খেপে গেল মুসা, এতদিন পর্যন্ত ফেরাউনের গোলামি করতাম তাও ভালো ছিল, তুমি দিলা খোসা, এখন আমরা বিপদে পড়তেছি, ফেরাউন তো মেরে ফেলবে, জানটাই চলে যাবে। ইব্রাহিম মুসা আলাইহিসসালাম বলে একটু শান্ত হও, ইন্নাহু রাব্বি সায়াহদিন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মুমিনদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন। কে ওয়াদা করেছেন? মুসা আলাইহিসসালাম যখন সামনে নদী পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন, এখন আর কিছু করার নাই। আল্লাহ বললেন, মুসা শুনো, আমার সুন্নাত, আমার তরিকা একটাই, বান্দা যখন তার চূড়ান্ত ক্ষমতা ব্যয় করে আমার সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। এবারে তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা দেখো কি আছে, লাঠি মারো। মুসা আলাইহিসসালাম যখন নদীর ভিতরে লাঠি ছাড়লেন, পানি দুই ভাগ হয়ে সরে গেল, মুসার বাহিনী চলে গেল, ফেরাউনের বাহিনী চলে আসলো, নামলো রাস্তা পার হওয়ার জন্য, নামতে পেরেছিল না ডুবে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিসল কালিম হো আগর মার কাজ মা কুই আজ ভি আতি হ্যায়, আজ ভি আতি হোহে তুর সে বাঙ্গেলা তাখাত। ও মুসলমান জাতি, যদি মুসার মতো তাওহীদ নিয়ে, মুসার মতো ইমান নিয়ে, শিরিক আর বিদআত মুক্ত হয়ে আল্লাহর ময়দানে লাঠি নিয়ে নামতে পারো, যে আল্লাহ তাআলা মুসার জন্য নদীতে রাস্তা করেছেন, সেই আল্লাহ তাআলা তোমাদের জন্য আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে তোমাদেরকে হোয়াইট হাউস পর্যন্ত দখল করার তৌফিক দিতে পারেন কিনা। এজন্য মুমিনদের তৈরি হতে হবে। এজন্য আমি কোরআনুল কারীমের সূরায়ে তওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে তোমাদের কর্মসূচি দেওয়া হচ্ছে। শুনে এবারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? বেচা কিনা করতে হলে কয়টা জিনিস লাগে? চারটা, কয়টা? একজন বিক্রেতা, একজন ক্রেতা, পণ্য মূল্য কয়টা হলো? বেচা কিনা রোকন কয়টা? কি কি? ক্রেতা, বিক্রেতা, পণ্য। এবারে দেখো কি সুন্দরভাবে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আস্তারা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন, ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতাকে, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কার থেকে? না মুশরিকদের থেকে, না পীরের মুরিদদের থেকে, না খাজা বাবার থেকে, গাজা বাবা কেউ না, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। কি ক্রয় করেছেন পণ্যটা? কি? মুমিনদের জান এবং মাল, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। সুবহানাল্লাহ, কে ক্রয় করেছেন? বিক্রি করতে রাজি আছে সবাই? আল্লাহর কাছে নিজেদের জান মাল বিক্রয় করে দিতে রাজি কে কে আছে? নারা তাকবীর আল কোরআনের আলো হইল না, ঘরে ঘরে জ্বালাইবেন কেমনে? সরকার নিবেই দিবে, আজকে এখানে চোরে হাত কাটেন না, পুলিশ নিবেই দিবে, ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আবার আল কোরআনের আলো সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কিসের বিধান? মুসলমানের বিধান কোনটা? আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী, আপনার রবের উপরে, রবের পক্ষ থেকে আপনার উপরে যে ওহি নাযিল হয়েছে আপনি সেই ওহি অনুসরণ করবেন। মুসলমানদের সংবিধান কোথেকে আসে? না আব্রাহাম লিঙ্কনের থেকে, আজকে দিন কায়েমের জন্য গণতন্ত্র সমাজতন্ত্র এমনকি নেতা নেত্রীদের কাছে গিয়েও মাশাআল্লাহ এমন ভাবে বসে মনে একজন বিয়ার আসরে বসেছে, ঠিক কিনা? গণতন্ত্র ইসলামে আছে নাকি? গণতন্ত্রের মূল বক্তব্য মাসদার সুলতানে জামিয়ান আল আশাব, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। অতএব ইসলামে বলে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন পরিষ্কার বলেছে সূরা আল ইমরান 26 নম্বর বলেছেন, হুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ। গণতন্ত্রে আইনের উৎস কে? আইনের মালিক কে? জনগণ। অব দ্য পিপল, বাই দ্য পিপল। আর ইসলামে আইনের মালিক কে? কোরআনে স্পষ্ট বলা হয়েছে আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে। পরিষ্কার, একটা কারখানার মালিক বল্টু মিয়া, এই বল্টু মিয়ার 100,000 কর্মচারী জানে এই কারখানার মালিক কে। এখন ওই কারখানার লোকেরা কি আমার কথা শুনবে না বল্টু মিয়ার কথা শুনবে? কারণ বল্টু মিয়া কারখানার মালিক। ঠিক তেমনি ভাবে এই আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র এই সমস্ত কারখানার মালিক কে? হুকুম চলবে কার? এই আল্লাহর জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করে, ও আমার জাতি, সেই বিচার ফয়সালা কোন মুসলমান মানতে পারে? মুসলমানদের বিচার ফয়সালা হবে কি দিয়ে? এজন্য এটা ঘরে ঘরে জ্বালাইবেন কেমনে? পুলিশ এসে নিবাইয়া দিবে, জ্বালাইতে হবে কোথায়? এই জন্য স্লোগান দিবেন জোরে, আল কোরআনের আলো সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কায়েম করবে কে? আরে আল্লাহ কায়েম করবে না? আল্লাহ বলছেন তোমাদের কায়েম করতে, এই জন্যই তো এই আয়াত লইছি। এখন এই যে কর্মসূচি, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন, এটা কায়েম করতে হলে এমনি কায়েম হবে না। সমাজতন্ত্র কায়েম করার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। গণতন্ত্র কায়েম করার জন্য আমেরিকা আফগানিস্তানে হত্যা করছে, গণতন্ত্র কায়েম করব? ও মুসলমান, আল্লাহ তাআলার বিধান কায়েম করতে হবে। নবী রসুলদেরকে সেজন্যই পাঠানো হয়েছিল। অনেকে নবীওয়ালা কাজের কথা বলে, নবীওয়ালা কাজ কি? এবারে শুনো, সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি নবী রসূল রসূলকে দীনে হক এবং হুদায়াত দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে এই দিনকে সমস্ত মতবাদের উপরে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করা যায়। সেই জন্য নবীদের মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন। এই দিন কায়েম করতে গিয়ে আল্লাহর নবীকে রক্তাক্ত হতে হয়েছে, দান শহীদ করতে হয়েছে। ও মুসলমান, অনেক বুজুর্গেরা বলে কয় দাওয়াত দিলেই চলবে, সব যদি মুসলমান হয় আর লড়াই লাগবে না। নবী বুঝতে পারেন না এটা? আমাকে হুজুরে ফু দিয়া ইসলাম কায়েম করে ফেলবে। আসো একটু কোরআন থেকে নবীকে নিয়ে যাচাই করি, আল্লাহর নবী বড় বুজুর্গ না পিসাবরা বড় বুজুর্গ? কেমন বুজুর্গ দেখো কোরআন থেকে দেখি। আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হতে শুরু করলো, কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন, আল্লাহ তাআলা নবীর এই কষ্টটা পছন্দ করলেন না, ওহী নাযিল করে দিলেন, ইয়া লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহ ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট করে আপনার কোরআন শরীফ মুখস্থ করার দরকার নাই, এত কষ্ট আপনাকে আমি দিব না, কি মহাব্বত কি মায়া। আল্লাহর নবী রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করছেন, জাগ্রত থাকছেন, আল্লাহ তাআলা বলছেন হে নবী এত জাগার দরকার নেই। আইহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও মুজাম্মিল কামলি ওয়ালা ওঠো রাতে জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আবিন কুসমিন হু কালিলা আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা, অর্ধেক রাত্র অথবা একটু বেশি অথবা একটু কম ইবাদত করো। ও আমার ভাইয়েরা, আল্লাহ যেন বলতে চান আপনি যেমন সারা রাত্র তাহাজ্জুদ পড়লে খুশি হন, ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ তাআলা আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম কথা বলছেন, এক পর্যায়ে নবীর আওয়াজের চেয়ে কোন একজন সাহাবীর আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে এত মহাব্বত এত মায়া, আসমান থেকে প্রতিবাদ করলেন, সূরা হুজুরাত আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লি বাদিন। হে ইমানদারগণ খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না, এমনটা যদি করো তোমার জীবনের যত নামাজ রোজা হজ জাকাত ইবাদত সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো, ধমক দিন আল্লাহ তাআলা, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না। এত মায়া যে নবীর সঙ্গে এবারে জিজ্ঞেস করি, আল্লাহর নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। ওহুদের ময়দানে আল্লাহর নবী লোহার টুপি পরে আছেন, লোহার জামা পরে আছেন, বোঝা গেল পাগড়ি পরা যেমন সুন্নাত লোহার টুপিও পরা সুন্নাত, ঠিক কিনা? অস্ত্র ধারণ করাও কি? আল্লাহর নবীর তরবারিগুলোর নাম আছে। ও মুসলমান জাতি, আজকে ইসলামের কতগুলো নাদান দোস্ত বের হয়েছে, কাজে ইসলামে মারামারি নাই, শান্তির ধর্ম ইসলাম ওরা মেরে শেষ করে দিবে, ওরা আমাদের শিশুদেরকে মারবে, আমাদের ভাইদেরকে মারবে, বোনদেরকে মারবে, ধর্ষণ করবে, এরপরেও যদি কোনো মুসলমান প্রতিবাদ করে তাহলে তাদেরকে তোমরা কালারিং করে দাও, জঙ্গিবাদী সন্ত্রাসী অমুক তমুক। এই চক্রান্ত শুরু হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ওহুদের ময়দানে লোহার টুপি পরে আছেন, দুনিয়ার কাফেররা দেখলো তীর দিয়ে আঘাত করলে চলবে না, তরবারি আঘাত দিলে চলবে না, এই একটা কাফের সে চিন্তা করলো একটা বড় পাথর যদি মারা যায় লোকটার মাথার উপরে বসে পড়বে, লোহার টুপি মাথায় পরাতে ঢুকে মারা যাবে। এই চক্রান্ত করে যখন নবীর মাথায় পাথর মারলো, নবীর মাথার লোহার টুপিটা ভেঙে গালে ভিতরে ঢুকে পড়লো। অ মুসলমান, চিন্তা করেছ কি? খালি মিলাদ পড়ার মিষ্টি খাওয়া দান দান শহীদ করছে নবী, কি সুন্দর মিলাদ করে। কর দিয়া জঙ্গে ওহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ইয়ে হালুয়া ইয়ে মিঠাই হামকো খানে কে লিয়ে। আল্লাহ নবী দন্দা শহীদ করেছেন মিঠা খাওয়ার জন্য, হালুয়া খাওয়ার জন্য না, মিলাদ খাওয়ার জন্য, জেলাপি খাওয়ার জন্য। আমার ভাইয়েরা, কর দিয়া জঙ্গে ওহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ইয়ে খিলাফত ইয়ে শরিয়াত হামকো মিলনে কে লিয়ে। এই খিলাফত কায়েমের জন্য, এই শরিয়াত কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য তিনি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবীর মাথার টুপি ভেঙে গালে ঢুকে গেল, দাঁতে আঘাত করলো লোহার, আঘাত করে দাঁত পড়ে গেল, লোহা এখনো রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবি যখন সেই লোহাটাকে বের করার জন্য দাঁতে কামড় দিয়ে টান দিল, ওই সাহাবির সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর গালের থেকে লোহাটা বেরিয়ে চলে আসলো, রক্ত ঝরতে আরম্ভ করলো। কি অপরাধ ছিল এই নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন এই পাথরটা মারা হচ্ছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই? খাতির নষ্ট হয়ে গেছিল। আমি আর এই লোকটা একসাথে যাচ্ছি, আমাকে একটা লোকে ধরে মারলো, ওনার ফিরাবার ক্ষমতা ছিল, ফিরায় নাই, আর ওনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে? তাহলে আল্লাহ তাআলার ফিরাবার ক্ষমতা সত্ত্বেও ফিরান নাই কেন? সম্পর্ক কি নষ্ট হয়ে গেছিল নাকি? আল্লাহ হলফ করে বলছেন, না, সম্পর্ক নষ্ট হয় নাই। অদ্দুহা ওয়াল্লাইল ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রবের কসম করে বলছি, চাষদের কসম, রাতের কসম, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাইলা না? আল্লাহ তাআলা বলছেন, আমা হাসিবি তুমান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমা হাসিবিতুম, তোমরা কি মনে করেছ জান্নাতে আমনি ঢুকে যাইবা আর জান্নাত পাইয়া যাইবা? কিনে ফেলছো জান্নাত, এত সোজা কিনা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের উপর আসবে না ওই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুমুল বাসাউ, তাদের উপরে কঠিন ভূমি দুর্ভোগ, কঠিন দুর্যোগ, ভূমিকম্পের ন্যায় শত্রু আক্রমণ এবং ক্ষুধা তাদের উপর নেমে এসেছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, এমন কি স্বয়ং নবী এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী সেই পর্যায়ে পৌঁছে গেছেন, কষ্ট করেছেন, এরপরে সাহায্য এসেছে। বোঝা গেল আল্লাহর সাহায্য কি আমনি আসবে না ময়দানে নামতে হবে? ভাইরা আমার, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্নালাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? এবারে কিসের বিনিময় হয়ে গেল? এবারে মাল, বিক্রিত মাল কি নিজের কাছে রাখবো না হস্তান্তর করতে হবে? হস্তান্তর করলে বাজারে যাওয়া লাগবে না? বাজারটা কই? বাজারটা আল্লাহ বলছেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে। কি করতে হবে? যুদ্ধ স্থান আছে তো না কিনা? নাই, কোরআনের আয়াত পড়তেছে, আয়াত, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এইটার পরে না, ওই পর্যন্ত সবাই পরে, ফারাক্কার বাদ দিয়া যেমন নদীর পানি ঘুরে আর একদিকে দিচ্ছে, এইরকম কোরআনের আয়াত কি করে আর একদিকে ঘুরাইয়া দেয়? আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এখন কি করতে হবে আর বলে ডলে না। ওই বীরের দরবারে যাও, নাহলে ওই গাছ ছেলে বের হোক, একটা বলে দেয়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে। এবারে ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে। কি করে? বোঝা গেল মারামারিও আছে। কি আছে? ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, ওহুদের যুদ্ধ চলছে। একজন যুবক এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার শরীরে আমার শক্তি, এই আমার সুন্দর ফুটফুটে চেহারা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন, জান্নাত, সোজা জান্নাত চলে যাবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। যুবক বলল, বাহ বাহ, আল্লাহর হাবিব বলেন বাবা কেন বললা বিশ্বাস করো না? ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করায় কোনো সন্দেহ আমি সেজন্য বাবা বলি নাই, জান্নাতে যাওয়া এত সহজ আমি সেজন্য বাবা বলেছি। ফলের ভিতরে খেজুর ছিল, কয়েকটা খেজুর খেয়ে বলল এতগুলো খেজুর খেতে গেলে জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। খেজুর ছুঁড়ে মারল, তরবারি হাতে নিল, এবারে দুশ্মনদের ভিড়ের মধ্যে ঢুকে গেল, যেদিকে যাচ্ছে সেদিকে দুশ্মনদের লাশ করে স্তূপ করে ফেলছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায়, ওই সাহাবী বদহুদের যুদ্ধে কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন। সাহাবীরা ডাক দিল যুবক ফিরে আসো, আমাদের দলে চলে আসো, কাফেরদের মধ্যে ঢুকে গেছো কেন? যুবক বলছে আমাকে বাধা দিও না, আমি উহুদের ময়দানের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে পাচ্ছি, আমাকে জান্নাতে যেতে যাও, আমি আল্লাহর কাছে নিজেকে বিক্রয় করে দিয়েছি। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে, ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে, কি করে মারামারি আছে কোরআনে, কোন আয়াত পড়তেছি সূরা তওবার 111, সুদে পর্যন্ত না, রুস্তম পারস্য সম্রাটের সেপা সালার 300,000 সৈন্য নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে, মুসলমানদের নেতা খালিদ বিন ওয়ালিদ ময়দানে 30,000 নিয়ে আছেন। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা গেল খালিদ বিন ওয়ালিদের তাবুতে, খালেদের অলিদের তাবুতে রাতের বেলায় কান্না হচ্ছে, সব তাবুর থেকে কান্নার আওয়াজ আসতেছে। এবারে পারস্য সম্রাটের গোয়েন্দারা সিফা সাল আর রুস্তমকে বলল মুসলমানদের সঙ্গে আর যুদ্ধ করা লাগবে না, ওরা ভয় পেয়ে গেছে, ওদের তাবুতে কান্নার রোল পড়ে গেছে। রুস্তম চিন্তা করলো যে এই সৈন্যরা ভয় পেয়ে গেছে, ওগো সাথে আর কি যুদ্ধ করবো, তারপরেও 100,000 সৈন্য নিয়ে এসেছে, 200,000 বেড়াকে পাঠাইল। যুদ্ধ যখন শুরু হল দেখে যে এক একজন মুসলমান যাদের সম্পর্কে বলা হয়েছিল ভয় পেয়ে গেছে, ওদের শত শত হাজার হাজার সৈন্যদেরকে কচু কাতার মতো কেটে ফেলে দিচ্ছে। রস্তম বলল বেড়াকে চলো যুদ্ধ থামাও, বেড়াকে চলে গেল। আবার রাত্রে বহুদর্শী কয়েকজন গোয়েন্দা পাঠাইল খালিদ বিন ওয়ালিদের তাবুতে পাড়ি দেন। এবারে যখন আবার গোয়েন্দারা ভোর রাত্রে গেল তাহাজ্জুদের সময়, দেখে প্রত্যেকটা তাবুর থেকে কান্নার আওয়াজ আসতেছে, রিপোর্ট তো ঠিকই কান্নাকাটি করে। এবার এই গোয়েন্দারা তালাশ করতে লাগলো যে আসলে কিসের কান্না, এই কান্না কি আমাদের ভয়তে? এবারে কান্নার ভাষা শুনতে লাগলো, কান্নার ভাষা ছিল রব্বুল আলামিন আগামীকাল তোমার দিন কায়েমের জন্য আমরা যুদ্ধে অবতীর্ণ হচ্ছি, তোমার নবীর সুন্নাত কায়েম করার জন্য যাচ্ছি, তোমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, আমরাও সেই যুদ্ধ করতে যাচ্ছি। এলাহাল আলামিন তুমি বলেছ তুমি জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছ, ও রব্বুল আলামিন আমরা তোমার কাছে আমাদেরকে বিক্রয় করে দিয়েছি, আমরা কি এত পচে গেলাম যে তুমি আমাদেরকে কিনবে না, আমরা কি অপরাধ করছি, আমাদের মেহরবানি করে কিনে নাও, আগামীকাল যুদ্ধ করতে করতে যেন আমি শহীদ হয়ে যাই, আমাকে যেন টুকরা টুকরা করে ফেলে, আমাকে যেন কবর দেওয়ার প্রয়োজন না হয়, আমার লাশ যেন ওরা পিষে ফেলে দেয়। এবারে কান্নার ভাষা বুঝতে পারলো, রুস্তমকে গিয়ে বলল গোয়েন্দারা মুসলমানরা কান্নাকাটি করে ঠিকই, তবে তোমাদের ভয়তে না, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখিও না, জেনে রাখো মুসলমানদের তাবুর কান্না কোন মৃত্যুর ভয়তে নয়, বরং তোমরা যে মৃত্যুকে ভয় করো তারা সেই মৃত্যুকে কান্নাকারি করে চাচ্ছে। জেনে রাখো তোমাদের সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত প্রিয়, সৈনিক খালেদের সৈনিকদের কাছে, খালেদের সৈনিকের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। বাইরা আমার আজকে তো সেই রকম যুবকদের প্রয়োজন, যেই যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর নবীর সেই নবীওয়ালা কাজ করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কঠিন ইবাদত আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে খুবই অপছন্দনীয়। ও মুসলমান জাতি, এজন্যই সুফিদের একজন বড় সুফি বড় পীর ফুজাইল ইবনে আয়াজ মক্কায় থাকতেন, ইবাদত করতেন, পানি লাগবে পানি, মক্কায় থাকতেন, ঠান্ডা পানি, মক্কায় থাকতেন, ইবাদত করতেন। ওই যুগে আর একজন বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, লড়াই করছেন, আবার হাদিসও পড়াচ্ছেন। এই সময় ওনার ছাত্ররা বলল যে হুজুর আপনি এত কষ্ট করছেন, আপনিও তো পারেন মক্কায় গিয়ে থাকতে, ওই যে ফুজাইল ইবনে আয়াস মক্কায় থাকে, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হাজরে আসাদ চুমো খাওয়া যায়, মুলতাজামে এক সিনা লাগান যায়, কত কাজ করা যায়, আপনিও তো পারেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন তার এক ছাত্র মক্কায় যাচ্ছিল, তার কাছে একটা চিঠি লিখলেন যে এটা ফুজাইলকে দিও, চিঠিটা শুনুন আর ঈমান তাজা করুন। কি চিঠি? মর্দে মুমিনদের চিঠি, মুজাহিদের চিঠি, রণাঙ্গনের চিঠি লিখছেন ওই সময়কার সবচেয়ে বড় পীর বড় বুজুর্গকে। ভাষাটা শুনুন, ইয়া আবিদাল হারামাইন লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, ও হারামাইন শরীফাইনের ইবাদতকারী, মক্কা মদিনার ইবাদতকারী, তুমি মক্কায় বসে ইবাদত করছো ঠিকই, জমজমের পানিও খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ ভি করছ, হাজরে আসওয়াদ চুমো ভি দিচ্ছ, মুলতাজামের সঙ্গে বুকো লাগাচ্ছ, আর এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, সব ঠিক, কিন্তু যদি তুমি আমাদের ইবাদতগুলো দেখতে তাহলে বিশ্বাস করতে মনে করতে আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদত খেলনা আর ছলনা ছাড়া কিছুই না। কারণটা কি? কারণ হচ্ছে দুনিয়ায় সমস্ত কাফেররা মুসলমান দেশগুলো দখল করে নিচ্ছে, মুসলমানদের মা বোনদেরকে ধর্ষণ করছে, পালাক্রমে ধর্ষণ করছে, আর সেগুলোর জন্য তোমার কোনো খবর নাই, অথচ তোমাদের সমস্ত পীরদের যিনি নেতা যখন শুনলেন ওসমানকে বন্দী করা হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি হুদাইবিয়ার সেই গাছের তলার থেকে বেরিয়ে আসলেন, তাবুর থেকে বের হয়ে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ও গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, কোথায় তোমরা বেরিয়ে আসো, আমি শুনতে পেলাম আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। হুদাইবিয়ার কাহিনী জানেন না? আল্লাহর নবী উমরা করতে এসেছিলেন, হুদাইবিয়া পর্যন্ত আসার পরে বাধাগ্রস্ত হলেন, মক্কার কাফেররা বাধা দিল, আল্লাহর নবী এই বায়াতের এখানে সূত্র আছে, বায়াত যে কয় না বায়াত আছে, পিসাবের কাছে বায়াত আছে, আমিও কে বায়াত আছে, দেখেন না কেমনে আছে। আল্লাহর নবী বললেন, ওসমান তুমি মক্কার লোকদের কাছে চলে যাও, মক্কার লোকদের কাছে তোমার জনপ্রিয়তা আছে, মক্কার লোকদের কাছে ওসমান বড় প্রিয় লোক ছিল। আমরা যেমন বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য থাপড়াইয়ের কবিতা বলি না, মক্কার লোকেরা কবিতা পড়ত ওসমানকে দিয়ে, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কোরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কোরাইশিন ওসমান, ও বাচ্চা তোমাকে আমি ভালোবাসি ওরকম যেরকম কোরাইশরা ওসমানকে ভালোবাসে। ওসমান এত জনপ্রিয় ছিলেন সেজন্য আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা মারামারি করতে আসি নাই, আমরা ইহরাম পরিহিত অবস্থায় আছি, উমরা করতে এসেছি। মক্কার লোকেরা ওসমানকে আটকে দিল আর খবর ছড়াইয়া দিল আল্লাহ নবীর তাবুতে ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। মোমিনরা প্রতিক্রিয়া করলে সব ভয় পেয়ে যায়, ঠিক কিনা? ওই যে এক রাখাল সারাদিন ধান কেটে সন্ধ্যা হয়ে গেছে, এখন ধানের আটি বাঁধার জন্য রশি শেষ হয়ে গেছে, একটা সাপ ওখানে ছিল, এই সাপের কাম করছে এক পিসাব, পিসাবদের কাজ কি জজবা নষ্ট করে দেওয়া। ওই সাপ গেছিল এক পীরের কাছে মরি দইতে, তো পীর সাপ কইল দেখো তোমরা সাপ এই ফোঁস ফাঁস করো জেহাদ করো এই সব আমি মুরিদ বানাই না। তো সাফে বলল না ঠিক আছে আমি আর জেহাদ করবো না, কাউকে দংশন করবো না, আমারে মুরিদ বানান। মুরিদ বানাইলো পীর সাপ, এবারে ছয় লতিফার জিকির শিখিয়ে দিল। এবারে সাপ ধান খেতে গিয়ে ছয় লতিফার জিকির করে, হু হু হু হু জিকির করে না, কোন জিকিরে ভাষা আছে কিছু, আবার সে পাশান পাশ জিকির আছে না এরকম হাফসে দম। আরে জিকির কত রকম জানলে শয়তান কত রকম জিকির শিখিয়েছে, আল্লাহর নবী শিখায় নাই। যাই হোক, এই জিকির শিখিয়ে দিল সাপে, গোখরো সাপ কি বিষাক্ত সাপ, দেশের কাম শেষ করে বিশ্বাস ওরে ফালাই দেশে জিকির করবি আর কামড়াতে পারবি কাউকে। কৃষক যখন দেখলো রশি আর নাই, ওই পাইছে রশি একটা, ওরে দিয়ে ধানের আটি বানছে ভাই ভালো করে। সাপে মনে মনে কয় বেটা যদি পীর সাহেবের সবক না থাকতো মুরিদ না হইতাম তাহলে বুঝতি আমি কেমন রসি, তো একবার শেষ করে দিতাম। যাই হোক, সাপে আর কিছু বলল না, কৃষক মোড়াইয়া রসি বেঁধে বাড়ি নিয়ে গিয়ে ধানের আটিটা খুলে রসিটা ফেলে দিল। সাপ মোড়াইতে মোড়াইতে গেছে পীর সাহেবের বাড়ি, হুজুর আপনার কাছে মুরিদ হইয়া আমার ঘর মাজা সব ভেঙে গেছে, কিরে বেটা জিকির কেমনে করছো, বেশি জরব লাগাইছো নাকি? কি মারে এরকম জরব লাগাইছে সাহাবারা, কোন ইতিহাস আছে? যাই হোক, কেমনে জরব লাগাইলি? সব খুলে বলল। তখন পিসা বলল, আরে বেটা তোকে আমি বলেছিলাম দংশন করবি না, ফোঁস করতে নিষেধ করি নাই। ওই কৃষক যখন তোকে রশি মনে করে ধরলো তখন যদি একটা ফোঁস করতি দেখতি কৃষক তিন লাভ দিয়ে দিল্লি পার হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মস্কোতে গিয়ে অথবা আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে তারপরে 37,000 ফুট উপরে বসতে হয়, ঠিক কিনা? বুশ দিয়ে বসে না উপরে। ভাইরা আমার, একটু ফোঁস করালি মুসলমান, আবার এই দেশে 3,00,000 মসজিদ, 3,00,000 ইমাম তো আছে, মসজিদ আছে, মাদ্রাসা হাজার হাজার আছে, শিক্ষক ছাত্র আছে, সব মিলে যদি একজন ইমামের নেতৃত্বে বায়াত দিত আর বলতো আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যত দিনে কোরআনকে সংবিধান পাব না এই দেশে আর কোনদিন থাকতে পারে। কিন্তু দলে দলে বিভক্তে বায়াত চলে গেছে। বায়াত দেখুন আমার ভাইয়েরা, আল্লাহর নবী ওসমানকে পাঠাইলো, মক্কার লোকেরা পরীক্ষা দেখলো, দেখি মুসলমান ফোঁস করে কিনা। এবারে খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, ইচ্ছা করেই খবরটা দিয়েছিল। আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল, আল্লাহর নবী তখন আর বসে থাকেন নাই, তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমানকে কি আসলে হত্যা করা হয়েছিল? যারা বলে নবী গায়েব জানে তাদের অবস্থা কি? বেটা আল্লাহ জানাইলে নবী জানে, ওলি জানে, না জানে কেউ জানে, ঠিক কিনা? আকীদা পরিষ্কার রাখো, আগে বিয়ে করো তারপরে ইবাদত করো। আল্লাহর নবী বললেন আমার ওসমানকে হত্যা করা হয়েছে, ও আমার সাহাবীরা কে কে আছো আসো। আল্লাহর নবী হাত রেখে দিলেন আর বললেন আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, কে কে রাজি আছে হাত রাখো। চোদ্দশো হাত পর্যায়ক্রমে আল্লাহ নবীর হাতের উপরে লেগে গেল। আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতে রাখলেন আর বললেন, এটা ওসমানের হাত, যেন সেও এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, মক্কায় খবর পৌঁছে গেল, ফোসের খবর। এবারে মক্কার লোকেরা বুঝতে পারলো এইদেরকে সাথে যুদ্ধ করা দরকার নাই। এবারে সন্ধির জন্য তারা সুর নরম করে দিল। ও মুসলমান জাতি, আল্লাহর নবী বায়াত নিয়েছেন, বায়াত তো পাওয়া গেল একজন মুসলমানের জন্য। আল্লাহর নবী বায়াত দিলেন নিজের জীবন কোরবান করার জন্য, শপথ নিলেন, চোদ্দশো সাহাবীর জীবনের জন্য শপথ নিলেন। একজন মুমিনের কি দাম! আজকে হাজার ওসমান জেলখানায় আছে, গুয়ান্তানামো বে কারাগারে, সেই দেখো আবু গরিব কারাগারে যুবকদের কিভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে ডক্টর আফিয়া সিদ্দিকাকে আমেরিকা, যিনি একশো সাতাশটা ডিগ্রি যিনি ধারণ করেছেন, হাফেজে কোরআন, ওই মহিলাকে কিভাবে নির্যাতন করেছে, পত্র পত্রিকা দেখেছো, ইন্টারনেটে আছে, কিভাবে আমাদের বোন ফাতেমাকে ধর্ষণ করেছে, তার চিত্র তোমরা দেখেছো। এরপরেও কোনো বায়াত নাই? বায়াত তো আছে, এই বায়াত এখন আছে কিনা? আজকে যদি পুরো দুনিয়ায় খ্রিস্টানরা নিয়ে গেছে সব, ওরা একজন পোপ আছে ওদের, গোড়া গোটা দুনিয়ার খ্রিস্টানদের একটা পোপ মরলে সব গিয়ে হাজির হয়, আবার একটা পোপ বানায়। এটা ছিল মুসলিমদের একজন লিডার থাকবে, খলিফা থাকবে, সেইটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি একজন খলিফা থাকতো আর একটা বায়াত হইতো সেই দিনের মতো, তাহলে এই কাফেররা আমাদের বোনদেরকে ধর্ষণ করতে পারত? ভাইরা আমার, আজকে সে বায়াত চলে গেল, এইটার নাম বায়াত। বায়াত তো আছে কোরআনে, কোরআন আল্লাহ তা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাস শাজারাহ। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার হাতের উপরে মুমিনদের হাত ছিল তাই না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত তো আছে, কিন্তু কিসের বায়াত? শোনো, বুখারীতে আছে, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, কিসের জন্য? মুরিদ বানাবার জন্য। বায়াত তো আল্লাহর নবীও নিলেন, আর তোমাদের পিশাবরাও তো বায়াত নেয়। কি সুন্দর বায়াত দেখো, লেখছে বায়াত কে মাইনে সব্বুরি বাতুন সে আর সব্বুরি কামুন সে, উপর হাত ফকির লোকির, এই ফকির হাকিরের বয়াত কোন কিতাবে আছে? উপর হাত ফকির অমুককে নাম বলে তারপরে ঠিক পাবেন, এই জন্য নামটা বলে না, নাম বলে বুঝবেন যে এটা কার বই থেকে পড়তেছি। বায়াত কা মাইনে উপর হাত ফকির অমুককে তরিকায় চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়াকে আয় মেরে আল্লাহ মুজকো এস তরিকাকে নিয়ামত কো নসিব কর। তরিকার নিয়ামত চায়, কিতাবের নাম ভেদে মারেফাত। কিতাবের নাম কি? ভেদে মারেফাত। কোন জায়গার ছাপা কি সব লেখা আছে আমার নিজের না? এখন বলে এই বই ওনাদের কিনা জানা নাই, না পাইলে গিয়া দেখো চকবাজার ঢাকা আলে সাহাব প্রকাশনী ওইখানে নতুন করে ছাপাইছে। উস্তরি কাকে পি মেরে ক্যা হে আয় মেরে মাওলা এস তরিকা কে নিয়ামত কো নসিব কর। তরিকার নিয়ামত চাইতেছে না আল্লাহর কাছে, ইসলামের নিয়ামত চাবো। বায়াত করেছেন আল্লাহর রাসূল, এছাড়া বুখারীতে বায়াতের শব্দ আছে, বায়উনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনহু বাইনা আইদিকুম আরজুলিকুম, এরকম বায়াত আছে। কিন্তু সেই বায়াত কাকে দিতে হবে? মুসলিমদের একজন লিডার থাকবে, তাকে দেব। সেই বায়াতের জন্য বলা হয়েছে, ইযা বুয়াইয়াল খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, মুসলিম শরীফের সহিহ হাদিস মিশকাতের বাবুলে মারাওয়াল কাজা। আল্লাহ রসুল বলেছেন, যদি একসাথে দুইজনে বায়াত নেয়, এক খলিফা আছে আর এক খলিফা গজায় দ্বিতীয়টারে কতল করে ফেলো, যে কারণে আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা, আর কোন খলিফা ছিল? এবারে আবু বকরের পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। বায়াত দিবেন কাকে? অমরকে। আর কোন খলিফা আছে? অমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, এরপরে যখন একদিকে হাসান একদিকে মুয়াবিয়া, তখন ওই হাদিস চলে আসলো একজনের কতল করো, যুদ্ধ শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত সমঝোতা হলো, হাসান নিজের ছেড়ে দিলেন, আমিরে মুয়াবিয়া খলিফা হলেন। এরপরে আবার ইয়াজিদ আসলো, ইমাম হুসাইন মানলেন না, দুই খলিফা চলে আসলো, আবার মারামারি শুরু হলো, ইমাম হুসাইন শাহাদত বরণ করলেন, গোটা পরিবার সহ শহীদ হয়ে গেলেন। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগেই ছিল, এরপরে যখন রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ নবী বলেছেন যে এখন তোমরা আশুরার রোজা রাখো, আর না রাখতেও পারো, ফরজ না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী বললেন তাহলে তোমরা ওদের বিরোধিতা করো, ওদের সাথে আশুরার দিন রোজা রাখবা, কিন্তু একদিন আগে আর একদিন পরে দুইটা রোজা মিলাইয়া রাখো। ও মুসলমান, আজকে রোজা রাখো, অসুবিধা নাই, রোজা রাখার কথা আছে, মনে পড়লো বলে দিলাম। এবারে আসো, এই আশুরার দিনে শিক্ষা নিতে চাইলে কি আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে উনি পীর হয়ে যাইতে পারতেন, না উনি পীর হন নাই, এজিদের বায়াত চলবে, ওনারটাও চলবে, তা হতে পারে না, বায়াত নেবে একজনে, হয়তো ইয়াজিদ নইলে হুসাইন, দুইটা চলতে পারে না। এবারে যুদ্ধ করলেন তো আত্মসমর্পণ করে নাই, কতল কর না হয়তো করলে আশে কে দিলদার কো হাম সে কায়েত যা করেঙ্গে কাতবে তকদীর কো, ये बात आया है दुनिया पर हम फूल भी है तलवार भी है, ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है, या बज़्म में जहां में काएंगे या खून में नहा कर दम लेंगे। अल्लाह ने भी बयात दिलेन, ओ मुसलमान, ए बयात आवाज जखन चले गेलो मक्का लोकरा संधि करलो, ताई एकजन मुमिनेर दामटा कि देखो, अब्दुल्लाह बिन मुबारक ताई बोलेछेन या आबिदल हरामाइन लो अबसरतना लालिमता अन्नका बिल इबादते तलाबु, तुमि जदि आमादेर इबादत देखते ताहले तोमार इबादत गुलो আমাদের তুলনায় খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না। আল্লাহর নবী একজনের জন্য মৃত্যুর শপথ নিলেন, আর তুমি লক্ষ লক্ষ মুসলমানদের দুর্দশা দেখে কাবায় বসে আছো, খানকায় বসে আছো, দরগায় বসে আছো, আর বিভিন্ন তরিকার সবক দিচ্ছ। من كان يخزب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب, তুমি যখন ইবাদত করতে বসো, ইবাদত করতে জজবা আসে, তোমার ইবাদত করতে করতে তোমার চোখের পানিতে তোমার গাল ভিজে যায়, ভালো কথা, চোখের পানি ভালো জিনিস, কিন্তু জেনে রাখো আমরা যখন ইবাদত করতে করতে জজবা আসি তখন চোখের পানি দিয়ে নয়। من كان يخزب خده بدموعه আমাদের মাথার রক্ত দিয়ে, আমাদের দাঁতের রক্ত দিয়ে, আমাদের শরীরের ক্ষত বিক্ষত রক্ত দিয়ে আমাদের দেহ লাল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, তুমি যখন ইবাদত করতে বসো তখন তুমি পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে বসো, আর আতর গোলাপ লাগাও, আর কত খাদেম তোমার শরীর টিপে বাতাস করে, তা আবার ছোট মোটো পাখানা, তালের পাখা, বিশাল আকারের পাখা, যেমন যত বড় পীর তত বড় পাখা। ভাইরা আমার, তুমি যখন ইবাদত করতে বসো, রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, যুদ্ধ আমাদের আতর শুনে রাখো, যুদ্ধের ময়দানের গোড়ার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয় সেইটা, আর ধুলাবালু হচ্ছে আমাদের আতর। জেনে রাখো, তুমি যত বড় বুজুর্গ আর পীর হও না কেন, তুমি যখন মরে যাবে তোমার কাপড় চুবর গুলো খুলে দেওয়া হবে, কারণ তুমি মরে গেছো, তোমাকে গোসল দেওয়া হবে, তোমাকে ধুলাবালু পরিষ্কার করা হবে, সাবান দেওয়া হবে। আর আমার অবস্থা শুনো, আমি যখন মরে যাব আমার কাপড়ও খোলা হবে না, আমাকে সাবান দেওয়া হবে না, গোসল দেওয়া হবে না। শহীদদের গোসল আছে কেন? নাই। আল্লাহর নবী বলেছেন ওই শহীদদেরকে ওই রকম দাফন করো, কিয়ামতের মাঠে যখন তারা উঠবে তাদের জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসউবু দামান, রক্তগুলো আবার তাজা হয়ে ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে কিসের? মেশকম্বরের ঘ্রাণ হবে। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাজুসানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হবে, কারণ তুমি একজন জগৎ বিখ্যাত পীর সাহেব, লক্ষ লক্ষ মুরিদ আছে। কিন্তু জেনে রাখো, আমি যখন শহীদ হব আমার কোনো জানাজায় বেশি লোক আসবে না, কারণ মৃত্যুর ভয় আছে। তবে জেনে রাখো, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক দরকার আছে, কারণ তুমি মরে গেছো, আমার জানাজায় লোকের দরকার নাই, কারণ আমি শহীদ। আল্লাহ বলেছেন ওয়া হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়্যিতিন লা ইউকযাবু ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। এই কারণে বুখারীর হাদিস আল্লাহর নবীর থেকে বর্ণিত, আল্লাহ নবীর বাবু তামান্না শাহাদা, শাহাদাতের আকাঙ্ক্ষা নামক একটা অধ্যায়ে আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল নিজে বলেন, লাওয়াদিত্তু, আমার ইচ্ছে হয় আন্নি আক্তুলু ফি উক্তালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমার মনে চাই ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বোঝা গেল শহীদদের মর্যাদা আছে কিনা? যত বড় বুজুর্গ হোক জান্নাতে একবার গেলে আর দুনিয়ায় আসতে চাইবে না, কিন্তু একমাত্র শহীদ। হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা বলবেন, চাও আমার কাছে চাও, বলবে আল্লাহ সবই তো তুমি দিয়েছ, আর কি চাবো, কেনা তারপরেও চাও। এবারে শহীদরা বলবে, আল্লাহ আজকে যদি চাইতেই হয় তাহলে একটা জিনিস চাই, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আমরা তোমার দিনের জন্য যুদ্ধ করতে করতে আমাদের জীবনটা আবার কোরবান করে আসি। যারা বলেন সুবহানাল্লাহ, সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন, ক্রেতা হচ্ছেন কে? কাদের? বিক্রেতাকে। মিনাল মুমিনিনা, কি ক্রয় করেছেন, পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্নালাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। এবারে চিন্তা করো, জমি কিনতে গেলে দলিল তালাশ করে মানুষ, কয় যুগের দলিল তালাশ করে? তিন যুগের। এস কি, আর এস, সি এস কি আছে না, মানে ব্রিটিশ আমলের দলিল, পাকিস্তান আমলের দলিল, বাংলাদেশ আমলের দলিল ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে জমি ঠিক আছে। আল্লাহ তাআলাও তিন যুগের দলিল পেশ করেছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই অঙ্গীকার আল্লাহ করেছেন তাওরাতে, তৃতীয় যুগ ব্রিটিশ আমল, ওয়াল ইনজিলে আমাদের নবীর আগের যুগ পাকিস্তান আমল, ঈসা আলাইহিস সালামের যুগ, ওয়াল কোরআন, এবং কোরআনে ওয়াদা করেছেন। আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছো? ফাস্তাবশিরু বিবাইইকুমুল লাযী বায়াতুম বিহ, সুতরাং ও যুবকেরা মুমিনরা, আজকে যারা আল্লাহর কাছে নিজের জীবনকে বিক্রয় করলা, জানমালকে বিক্রয় করে দিয়েছো, ডায়াবেটিস হয়ে পচা গলা মরা, কিডনি পচে মরে, প্যারালাইসিস হয়ে মরে, মরতে তো হবেই, সেই মরণটা যদি কার জন্য হয়, এর চেয়ে পাওনা কিছু আছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? فاستبشروا ببيعكم الذي بايعتم به। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ, ব্যবসা করেছ, ঠকনাই ঠকনাই জিতেছ, আনন্দিত হও। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা। এবারে বিক্রয় হয়ে গেল, পচা মাছ কেউ কেনে? আল্লাহ কি পচা ইমানদারদের জানমাল কিনবে? এই জন্য মুমিনদের কোয়ালিটি কি হবে? এর পরের আয়াতে সূরা আলে তওবার 112 নম্বর আয়াতে 9টা গুণ বলছেন। কয়টা গুণ? ভয় পাইয়ে না আজকে আর এই নিয়ে আলোচনা করবো না, খালি নামগুলো বলি, 9টা কোয়ালিটি আল্লাহ মুমিনদের জানমাল ক্রয় করেছেন। কিন্তু শেরেক যুক্ত, বেদাত যুক্ত কোন পীরের মুরিদ, মাজারওয়ালা, খানকাওয়ালা, দরগাওয়ালা এইগুলো না, বরং যারা সব কিছু বর্জন করে পিওর আল্লাহর কাছে নিজের জানমাল বিক্রয় করে দেয়, কোনো ভায়া মাধ্যম ছাড়া আল্লাহকে ডাকে, আল্লাহ তারা সেই রকম মুমিনদের জানমাল ক্রয় করেন। এই জন্য 9টা কোয়ালিটি বরং কয়টা কোয়ালিটি? আল্লাহ কোনো পচা মাল কেনেন না। এই জন্য কোন মুমিনদের জানমাল ক্রয় করেছেন আল্লাহ বলছেন, আমি ব্যাখ্যায় যাব না, শুধু নামগুলো বলে দিচ্ছি। আত-তাইবুন, আল-আবিদুন, আল-হামিদুন, আস-সাইহুন, আর-রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ। কয়টা হয়েছে? 9টা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া বাশশিরিল মুমিনিন, এই গুণ যারা অর্জন করেছে ওই রকম মুমিনদের জানমাল আল্লাহ ক্রয় করেছেন, এবারে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা বলা হলো সেগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মাহফিলকে সফল করার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এই পর্যন্ত অংশগ্রহণ করে বিভিন্ন দূরদরাজ থেকে এসেছেন, আল্লাহ তাআলা সকলকে এই মাহফিলের উসিলায় নাজাতের ফয়সালা করে দেন। জোরে বলুন আমিন। যে সমস্ত মা বোনরা এসেছেন আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন, আমিন। যে সমস্ত মুরব্বীরা এতক্ষণ পর্যন্ত বসেছিলেন আল্লাহ তাআলা তাদের কবুল করেন, বলুন আমিন। ভাইরা আমার, অনেক সময় হয়ে গেছে, আজকে আর কি প্রশ্ন উত্তর করে। আর বাংলাদেশের কোন কোন স্থানে সৌদি আরবের সাথে ঈদের সালাত আদায় হয়, আবার কোন কোন স্থানে পরের দিন আদায় করা হয় কোরআন ও হাদিস থেকে, আমি এ বিষয়ে আজকে আলোচনা করে আজকে উত্তর দিচ্ছি না, এটা ভিন্ন সভায় যাওয়ার সুযোগ হয়, নতুবা এই বিষয়ে আমার লেকচার ইন্টারনেটে আছে, মাজহাব কি ও কেন এই লেকচারে বিস্তারিত আলোচনা আছে, এর উপরে আপনারা শুনে নেবেন সেখানে, ইন্টারনেটে ঠিকানা জানা আছে jumuarkhutba.com, অথবা আমার নাম লেখে জসিমউদ্দিন, মুফতি জসিমউদ্দিন রহমানি লিখে গুগলে সার্চ দেন, আমার নাম চলে আসবে, ওখানে পেয়ে যাবেন। কাজে এই উত্তর দিতে অনেক সময় লাগবে। তারপরে আছে, আল্লাহর রসুল কিসের তৈরি, নূরের নাকি মাটির তৈরি, জানিয়ে বাজিত করিবেন। আল্লাহর রসুল যেহেতু মানুষ, মানুষ মাটির তৈরি, রসুলও মাটির তৈরি, নূরের তৈরি ফেরেশতারা, আগুনের তৈরি আদিনেরা, কাজে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, ওইটাই ঠিক, ওইটাই মানত কোরআন, এটা আছে, বহু দলিল আছে, আমার বইতে দলিল দেওয়া আছে। বই পরে যোগাযোগ করেন দেওয়া হবে, যারা মাঝির আয়োজক ওদের বই যোগাযোগ করেন দেওয়া হবে, এখন কোনো বই নাই। একটা প্রশ্ন উত্তর আমি দিতেছি, সেটা হচ্ছে, আমি একজন ছাত্র, 2012 সালের এসএসসি পরীক্ষার্থী, আমরা সবাই ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর নামে চিনি এবং মনে করা হয় যে তিনি হলেন বিশ্বের মধ্যে জ্ঞানের মালিক, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো আর তার দরজা, এক্ষেত্রে কে সবচেয়ে বেশি জ্ঞানী, জ্ঞানের মালিক? আপনি ঠিকই জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় এলেম রাখেন, নবীদের তুলনায় কারো এলেম হতে পারে না। কাজী হিন্দুদের এই যে আমাদের কতগুলো প্রচার আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে কথা বলি এইটা বললে মহাশুদ্ধ মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আরে মহাভারত তো অশুদ্ধই, এই ছবি তুলবেন না, ছবি তোলা জায়েজ নাই, কাজে ছবি তোলা দরকার নাই, আমার লেকচার সব অডিও। আচ্ছা ছবি তোলা কোন দরকার নাই, এগুলো জায়েজ নাই। হাদিসে বলা আছে কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি হবে যারা ছবি তোলে এদের। আর অন্য অন্য যে প্রশ্নগুলো ফেকার যদি মাস থাকবে আপনি দেখা করবেন আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।